সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন, সেই রব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের যে মাহফিল, এই মাহফিলের নাম হলো তাফসীরুল কোরআন মাহফিল। আলহামদুলিল্লাহ আমার পূর্বে অত্র এলাকার কয়েকজন বিশিষ্ট আলেমে দ্বীন অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন এবং সুন্নাহ থেকে বয়ান করেছেন। ওই বয়ানগুলোই আমাদের আমলের মধ্যে যদি পরিণত করি, ওইগুলোই আমাদের নাজাতের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। শেষ মুহূর্তে এসে আমি ঢাকা থেকে আসার কারণে আপনাদের হয়তো ইতিপূর্বে সরাসরি পরিচিত হয় নাই, আজকে পরিচয় হওয়ার সুযোগ পেলাম। আপনারাও আমার জন্য কিছু দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করব। আর আমি এখন মুসাফির, তো আলহামদুলিল্লাহ এজন্য ওয়াজ মাহফিল মোটামুটি হয়ে গেছে। এখন শেষ মুহূর্তে আপনাদের সাথে কিছু কথাবার্তা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে মাহফিলের নাম হলো তাফসীরুল কোরআন মাহফিল। আমাদের দেশে দুই ধরনের মাহফিল হয়, এক ধরনের মাহফিলের নাম থাকে ওয়াজ মাহফিল, আরেক ধরনের মাহফিলে থাকে তাফসীরুল কোরআন মাহফিল। ওয়াজ মাহফিলটাকে বিভিন্নভাবে নাম দেওয়া হয়, কোথাও লেখা থাকে ইসলামী মহাসম্মেলন বা ইসলামী সম্মেলন ওয়াজ মাহফিল, এইভাবে নাম দেওয়া হয়। আরেকটা থাকে তাফসীরুল কোরআন মাহফিল। আমাদের আজকের যে মাহফিলটি, এটির নাম হলো তাফসীরুল কোরআন মাহফিল। তাফসীরুল কোরআন মাহফিল আর ওয়াজ মাহফিল দুইটা কিন্তু আলাদা জিনিস, কিন্তু আমরা দুইটা আলাদা এটাই আমরা বুঝতে পারি না। আমরা মনে করি দুইটা এক জিনিস, কারণ তাফসীরুল কোরআন মাহফিলে আমরা যেভাবে আলোচনা করি, ওয়াজ মাহফিলেও আমরা সেভাবেই আলোচনা করি। দুইটা যে আলাদা জিনিস, এই জিনিসটি আমাদের মধ্যে এখনো আলাদা হয়নি। ওয়াজ মাহফিল হবে, ইসলামী মহাসম্মেলন হবে একটি বিষয়ভিত্তিক, সেখানে যে সকল ওলামায়ে কেরাম আলোচনা করবেন তারা একটা বিষয়ভিত্তিক কথা বলবেন। যেমন একজন আলেম, তিনি আলোচনা করবেন, তিনি সুদের উপরে আলোচনা করলেন, তিনি সুদ সম্পর্কে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে কি বলছেন, এই ব্যাপারে তিনি কথা বলবেন একটা বিষয়ের উপরে। এটার নাম হলো ওয়াজ মাহফিল, ইসলামী সম্মেলন মহাসম্মেলন। আরেকটা হলো তাফসীরুল কোরআন মাহফিল, এটা বিষয়ভিত্তিক মাহফিল না, এটার নাম তাফসীরুল কোরআন মাহফিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে যেভাবে বিষয় নির্ধারণ করেছেন, সেই বিষয় নির্ধারণের ভিত্তিতেই হবে তাফসীরুল কোরআন মাহফিল। কোরআনে কারিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়টি সূরায় বিন্যস্ত করেছেন বলেন তো আপনারা? কোরআনে কারিমে সূরা কয়টি? 114টি। মাশাআল্লাহ, এই এলাকার ভাইয়েরা মুরব্বীরা আলহামদুলিল্লাহ অনেক কিছু জানেন, যে কোরআনে কারিমের সূরা 114টি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কালামকে, আল্লাহর কথাগুলোকে আল্লাহ পাক 114টা বিষয়বস্তুতে বিন্যস্ত করেছেন। সুবহানাল্লাহ, কোরআনে কারিম কার কথা? আল্লাহ। এজন্য কোরআনের নাম হলো কালামুল্লাহ। কোরআন হলো কালামুল্লাহ, কালামুল্লাহ মানে আল্লাহর কালাম। কালাম মানে কি? কথা। আবুল কালাম মানে? আপনাদের দেশে কি আবুল কালাম ভাই আছে কেউ? হ্যাঁ। আবুল কালাম মানে কি? যিনি কথা বেশি বলে। বাংলা ভাষায় বলে বাসাল, আরবি ভাষায় বাসালের আরবি হল আবুল কালাম। কিন্তু আমাদের দেশে অনেক ভালো মনে করে এই নাম রাখা হয় আবুল কালাম, কিন্তু আবুল কালাম মানে যিনি কথা বেশি বলে, বাসাল, এদেরকে আরবিতে বলা হয় আবুল কালাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম হলো কোরআন। আল্লাহর কালাম অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, আল্লাহর কথা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন নাকি আল্লাহ কথা বলতে পারেন না? সবাই কিন্তু বলে নাই, আল্লাহ কি কথা বলেন না কথা বলেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন, এজন্য তো আল্লাহর কালাম, আল্লাহর কথা এটা। আল্লাহ যদি কথাই না বলেন তা আল্লাহর কথা হয় কেমনে? আচ্ছা, মুসা আলাইহিস সালামের একটা উপাধি আছে, সেই উপাধিটা কি? আলহামদুলিল্লাহ, দেখেন এই এলাকাতে অনেক বড় বড় আলেম, শিক্ষিত লোক আছে। যে মুসা কালিমুল্লাহ, কালিমুল্লাহ কেন হইলেন? আমি মুসার সাথে কালে কথা বলি নাই, কথা বলার মতো কথা, যেভাবে কথা বলা দরকার সেইভাবে কথা বলছি। তাহলে আল্লাহ মুসার সাথে কথা বলছেন না? আল্লাহ যদি কথা না বলতে পারতেন, কথা বলার শক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের না থাকতো, তাহলে কি মুসার সাথে কথা বললেন কিভাবে? মুসা আলাইহিস সালাম স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা নিজে কানে শুনছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন, তবে আল্লাহর কথাটা আমাদের কথার মতো নয়, আল্লাহর কথা আল্লাহর মতোই। এখন আল্লাহর কথাটা কিরকম, আমরা যেহেতু শুনি নাই আমরা বলতে পারবো না, তবে আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো, কালামগুলো আল্লাহ আমাদের মধ্যে দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। সেই কালামগুলোর নাম হলো কোরআন, সেই কালামের নাম হলো কোরআন, সুবহানাল্লাহ। তাফসীরুল কোরআন মাহফিল হবে সূরা ভিত্তিক, আয়াত ভিত্তিক। তাফসীরুল কোরআন মাহফিলে যারা আলোচনা করবেন তাদেরকে একটা সূরা দিয়ে দেওয়া হবে, যে আপনি অমুক সুরার এত নম্বর আয়াত থেকে এত নম্বর আয়াতের আপনি তাফসির করবেন, আপনি এই সুরার সূরা আল ফালাকের তাফসির করবেন, বা সূরা আন-নাসের তাফসির করবেন, আপনি সূরা আল বাকারার এত নম্বর আয়াত থেকে এত নম্বর আয়াত তাফসির করবেন। ওই আল্লাহর কথার বাহিরে এখানে অন্য বিষয়ে আলোচনা হবে না, এখানে ইতিহাস আলোচনা হবে না, গল্প গুজব হবে না, কিচ্ছা কাহিনী হবে না, কতক্ষণ হাসি, কতক্ষণ কান্না, কতক্ষণ সুর, বিভিন্ন রকমের, এটা তো গান বাজনার মাহফিল না, এটা তো সুরের মাহফিল না, এটা তো গল্প শোনার, কিচ্ছা শোনার। তারপরে ওই যে বাজারে এখন বিভিন্ন ধরনের দাদা, দাদার বই পাওয়া যায়, দাদা শোনার মাহফিল না, এটা হলো তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনের তাফসীর, আল্লাহর কালামের তাফসীর শোনার মাহফিল। এজন্য তাফসীরুল কোরআন মাহফিলের আলাদা বৈশিষ্ট্য, আলাদা ফজিলত। আলহামদুলিল্লাহ আমাদের ওলামায়ে কেরাম এতক্ষণ কোরআন থেকে কথা বলেছেন, আমরা শেষ মুহূর্তে কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতের মধ্যে একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন, দেখবেন আমরা যখন ওয়াজ শুরু করি তখন আমরা শুরু করি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু, এভাবে শুরু করি না? কিন্তু আজকে কি আপনাদের মাহফিল এভাবে শুরু করছি? আপনাদের মাহফিল শুরু করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কাদ আফলাহাল মুমিনুন। দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। ওয়াজ মাহফিল হলে সেই আলোচনা, সেই বয়ান শুরু হবে হামদের মাধ্যমে, হামদের মাধ্যমে শুরু হবে, আল্লাহর প্রশংসার মাধ্যমে, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, এইভাবে শুরু হবে। আর তাফসীরুল কোরআন মাহফিল হলে সেখানে কোরআনের তেলাওয়াতের আগে কোনো হামদের, কোনো সলাতের কোনো কিছুর দরকার নাই। কোরআনে কারিমে সবচেয়ে বড় হামদ, কোরআনে কারিমে সবচেয়ে বড় নাত, কোরআনে কারিমে সবচেয়ে বড় সানা, কোরআনে কারিমে সবচেয়ে বড় সলাত, সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে কারিমের তাফসীর যেখানে হবে সেখানে আর হামদের দরকার নেই, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু দরকার নেই। এই সংক্ষিপ্তভাবে একটা জিনিস বুঝাই দিলাম, আর বিস্তারিত যাচ্ছি না, যে একটা তাফসীরুল কোরআন মাহফিল আর একটা ওয়াজ মাহফিল, এটা হলো মূল পার্থক্য। তা আমাদের আজকের মাহফিলের নাম কি? তাফসিরুল কোরআন মাহফিল। আলহামদুলিল্লাহ, এটা ষষ্ঠতম তাফসিরুল কোরআন মাহফিল। তাহলে বোঝা যায় এর আগে পঞ্চম হয়ে গেছে। একজন আমাকে বলে, হুজুর, আমি যখন পঞ্চমবার হজে গেছি তখন দেখি যে মিনার ময়দানে এত বৃষ্টি, বৃষ্টিতে আমরা সব পাহাড়ের উপরে উঠে গেছি। তো উনি আমাকে এটা বলার পিছনে উদ্দেশ্য কি? ওনার একটা মতলব আছে। মতলব হলো, উনি বলতেছে পঞ্চমবার যখন হজে গেছি তাহলে বাকিটা আর বলার দরকার নাই, উনি এর আগেও চারবার গেছে, না হয় পঞ্চমবার হইলো কিভাবে? উনি যে পাঁচবার হজে গেছেন এটাই উনি আমাকে বোঝানোর উদ্দেশ্য। তো ডাইরেক্ট তো বলতে পারতেছে না, হুজুর আমি পাঁচবার হজ করছি। তো এই জন্য উনি আমাকে বলতেছেন যে ভাই, আমি পঞ্চমবার যখন হজে গেছি তখন এত কঠিন বৃষ্টি হয়েছে মিনাতে, আমরা সব পাহাড়ের উপরে উঠে গেছি। তাহলে ওই পঞ্চমবার বলার দ্বারা উনি বুঝাতে চাচ্ছেন এতবার হজ করছে। ষষ্ঠ তাফসিরুল কোরআন শোনার দ্বারা আমরা বুঝে গেলাম যে এখানে আরো পাঁচবার তাফসিরুল কোরআন মাহফিল হয়েছে। আলহামদুলিল্লাহ, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল আল্লাহ পাক আমাদের হেদায়েতের জরিয়া বানিয়ে দেন। সকলে বলি আমিন। আরেকটি জিনিস আমরা এখানে লক্ষ্য করেছি, আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো জিনিস, এই জন্য কথাটা আবার একটু ভূমিকা স্বরূপ, ভূমিকার মধ্যে কয়েকটি কথা বলে আমরা তাফসিরে যাচ্ছি। আমরা আমাদের দেশে এখন ওয়াজ মাহফিলে কিছু বদ অভ্যাস হয়ে গেছে, দেখা যায় ওয়াজ মাহফিল এগুলোকে আমরা এখলাস বিনষ্ট করে, খলুসিয়ত বিনষ্ট করে আমরা দুনিয়াদার হয়ে যাচ্ছি। এই দুনিয়াদার হওয়ার কারণে, এখলাস না থাকার কারণে আজকের ওয়াজ মাহফিলে আমাদের মধ্যে কোনো হেদায়েত হয় না, পরিবর্তন হয় না। আগে এই অঞ্চলে ওয়াজ মাহফিল কয়টা হইত? অনেক দূর দূরান্ত থেকে একজন আলেম আসতেন, পালকিতে করে আসতেন, গরুর গাড়িতে করে আসতেন, আসতেন না? আসার পরে তারা এরকম মাহফিলে বসে বলতেন, বাবারা আজকে থেকে তোমরা দাড়ি কাটিও না, দাড়ি কাটলে আল্লাহর রাসূল অসন্তুষ্ট হবেন, আল্লাহ অসন্তুষ্ট হবেন। শুধু এই কথাটা বলতেন যে বাবারা দাড়ি কাটিও না, দাড়ি কাটলে আল্লাহ অসন্তুষ্ট হবেন। এই কথা বলার সাথে সাথে ওই এলাকার মানুষ পরের দিন আর দাড়ি কাটতো না। কিন্তু এখন আমরা কত সুর দিয়ে, তাল দিয়ে, লয় দিয়ে, কত গল্প শোনাই, কত কিছু শোনাই আপনাদেরকে ওয়াজ করি, পরের দিন একটা লোকও দাড়ি রাখে না, কি বলেন? এটা নষ্ট হওয়ার কারণ কি? ওনারা যে রুহানি শক্তি নিয়ে, যে পাওয়ার নিয়ে, তাকওয়া নিয়ে কথা বলতেন, সেই তাকওয়া, সেই এখলাস, সেই রুহানি পাওয়ার আমাদের নাই। না থাকার কারণ হয়েছে কি? এই যে আমরা ওয়াজ মাহফিলে লাগাই প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, চতুর্থ বক্তা, পঞ্চম বক্তা। আমি এক মাহফিলে গেলাম টাঙ্গাইল, আমার নাম লিখে রেখেছে প্রধান বক্তা। তা আমি জিজ্ঞাসা করলাম, ভাই আমাদের পরীক্ষা নিলেন কবে? আমরা পাঁচজন আলোচনা করতে আসছি, এই পাঁচজনের পরীক্ষা নিলেন কবে? কিভাবে আপনারা নির্ধারণ করলেন যে আমি প্রধান হয়েছি, আরেকজন দ্বিতীয় হলো, আরেকজন তৃতীয় হলো, আরেকজন চতুর্থ হলো? এগুলো ঠিক করলেন কেমনে? আপনারা তো আমাদের পরীক্ষা নেন নাই। তো পরীক্ষা না নিয়ে প্রধান বানাইলেন, দ্বিতীয় বানাইলেন, তৃতীয় বানাইলেন, এটা কিভাবে নির্ধারণ করলেন? ওয়াজ মাহফিলে আমরা পাঁচজন ওয়াজ করার জন্য, আলোচনা করার জন্য আসছি, পাঁচজনেই আলোচক, পাঁচজনেই বক্তা। এখানে কোনো প্রধান নাই, দ্বিতীয় নাই, তৃতীয় নাই, চতুর্থ নাই, পঞ্চম নাই। দেখা যাবে যাকে আমরা পঞ্চম লিখে রাখছি, পঞ্চম বক্তা, তিনি হয়তো গান গাইতে পারেন না, কবিতা গাইতে পারেন না, সুর করতে পারেন না, তারে দিছি আমরা পঞ্চম বক্তা। আরেকজনকে বানাইলাম প্রধান বক্তা, তার কাছে এলেম নাই, কিছুই নাই, হয়তো তিনি সুন্দর সুন্দর সুরে সুরে গান গান, গজল গান, তারপরে কবিতা গান, এই জন্য তাকে বানাইলাম প্রধান বক্তা। এটা এলেমের উপরে জুলুম, ওলামায়ে কেরামের উপরে জুলুম। ওই গান গাওয়ার নাম ইসলাম নয়, ওই সুর করে কবিতা গাওয়ার নাম ইসলাম নয়। তাহলে আমরা এখানে তাকে প্রধান বক্তা বানাই দিলাম, আরেকজনকে পঞ্চম বানাইলাম, তার এলেমের উপরে আমি জুলুম করেছি। এই জন্য আলহামদুলিল্লাহ আজকের মাহফিলে দেখলাম যে এখানে যে পোস্টার ছাপানো হয়েছে, কোনো প্রধান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ নাই, সবাই আলহামদুলিল্লাহ সম্মানিত আলোচকবৃন্দ। এটা আমাদের দেশে সব প্রোগ্রামে, সব মাহফিলে আমি অনুরোধ করব সবাইকে এটা ফলো করতে হবে, যে কোনো অতিরঞ্জন দরকার নাই। তারপরে এক একজনের নামের আগে পিছে একশোটা দুশোটা উপাধি পর্যন্ত আছে, একেবারে যে মূল নামটাই খুঁজে পাওয়া যায় না যে হুজুরের নাম কি, হুজুরের আগে পঞ্চাশটা, পরে পঞ্চাশটা, এরকম একটা একটা পোস্টার ছাপাইলে আমি এক হুজুরের নাম দেখছি যে এই পোস্টারের প্রথম থেকে শুরু হয়েছে শেষ পর্যন্ত এক হুজুরের শুধু উপাধি, আর উনার যে অরিজিনাল নাম কোনটা সেই নামটাই খুঁজে পাওয়া যায় না। আচ্ছা বলেন তো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশেদিন, তাদের নাম আমরা হাদিসের কিতাবে ওলামায়ে কেরাম জানেন, হাদিসের কিতাবে আমরা প্রতিদিন পড়তেছি পড়াইতেছি। আন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, عن عبد الله ابن عمر رضي الله تعالى عنه, عن عبد الله ابن عمر رضي الله تعالى عنه, আগে পরে হযরত মাওলানা মুফতি আল্লামা, তারপরে আরো যা যা আছে কোন কিছুই আমরা তার আগেও পাই না পিছনেও পাই না, পান আপনারা হাদিসের কিতাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত হাদিস বর্ণনা করেছেন যে আপনারা তো অনেকেই পারেন, বলেন তো দেখি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়টা হাদিস বর্ণনা করেছেন। জি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনার ক্ষেত্রে সবচেয়ে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন, এত বড় মুহাদ্দিস আল্লাহু আকবার, 5000-এর অধিক হাদিস যিনি মুখস্থ করে রেখেছিলেন, সেই আবু হুরায়রার নামের আগেও কিছু নাই পরেও কিছু নাই, খালি আন আবি হুরায়রা। আল্লাহু আকবার। আমরা এখন এই বাংলাদেশে নয়, সারা দুনিয়ার যত ওলামায়ে কেরাম আছে, সকল ওলামায়ে কেরামের আল এলেমকে আমলকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এলেমকে আমলকে এক পাল্লায় দেওয়া হয়, ওই আমলের দ্বারে কাছেও আমাদের আমল হবে না, এলেম হবে না। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের আগে পিছে বড় বড় উপাধি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুহাদ্দিস এই কথা লেখা নাই, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির এই কোরআনে এই কথা লেখা নাই, বড় বড় উপাধি এসব জিনিস কিছুই নাই। তিনি হলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ সম্মানের অধিকারী নবী সাল্লাল্লাহু আলাইহি এর সাহাবি, সুবহানাল্লাহ। তাদের মধ্যে এখলাস ছিল, তাকওয়া ছিল, ওই জন্য ওই হাদিস পড়ে পড়ে লক্ষ লক্ষ মানুষ জান্নাতি হচ্ছে। আমাদের কথা শুনে মানুষ একজনও পরিবর্তন হয় না, কারণ হলো ওই এখলাস, ওই তাকওয়া নাই। আমি এক মাহফিলে গেলাম, আমার নামের আগে লেখা আছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন। আমি সবাইকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনারা আমাকে এর আগে থেকে চিনেন? বলে যে কেউ কিছু বলে না, চিনি না তো এটা বলতে পারে না হুজুরের, তা হুজুরের মান সম্মানের বেয়াগাত, এই জন্য চিনি না কেউ বলে না, সবাই চুপ করে আছে। তা আমি বললাম যে আপনারা টাঙ্গাইলের মানুষ, আমাকে চিনেন না, আমি আবার আন্তর্জাতিক হইলাম কিভাবে? যেখানে বাংলাদেশের মানুষই আমাকে চিনে না, তো সেখানে আমি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হইলাম কোথায়, কিভাবে? আমরা দেখা যায় গ্রামের মানুষই চিনি না, তার নামের আগে লাগাই রাখি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। বাংলাদেশে একজন আলেমও নাই আন্তর্জাতিক, বাংলাদেশে কোনো আন্তর্জাতিক আলেম নাই, দেশীয় আলেমও নাই, মানে আন্তর্জাতিক তো দূরে থাকুক, ইন্টারন্যাশনাল হওয়ার আগে যে ডোমেস্টিক হবে, দেশীয় হবে, সে দেশীয় আলেমও বাংলাদেশে নাই, সেখানে আন্তর্জাতিক তো দূরের কথা, আন্তর্জাতিক খালি বললেই আন্তর্জাতিক হয়ে যায়। আন্তর্জাতিক আলেম আছে আল্লাহু আকবার আরব বিশ্বে আছে, যাদের এক নামে সারা দুনিয়ার আনাসে কানাসে সবাই তাদেরকে আলেম হিসাবে জানেন এবং চিনেন, যারা হাজার হাজার হাদিসের মুহাদ্দিস, হাফেজে হাদিস, সুবহানাল্লাহ। ওইরকম আলেম বাংলাদেশে একজনও নাই, অথচ আমরা আমাদের নামের আগে লাগাই রাখি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। আমি আর এদিকে যাচ্ছি না, মূল কথা হলো আলহামদুলিল্লাহ আপনাদের এই জিনিসটি আমার খুব পছন্দ হয়েছে, সবাইকে অনুরোধ করব যে এইসব আগে পরে উপাধি বাদ দিয়ে দেন, বাদ দিয়ে আমরা কোরআন সুন্না থেকে অরিজিনাল কথা, অথেন্টিক কথা, মূল কথা, কোন আজে বাজে মিথ্যা কিচ্ছা কাহিনি ওয়াজ মাহফিল থেকে বাদ দিয়ে কোরআন এবং সুন্নার দিকে ফিরে আসি। আমরা অল্প কিছু আয়াতে কারিমা থেকে সামান্য কিছু কথা বলে আজকের মাহফিল ইনশাআল্লাহ শেষ করে দিব। যেই সুরাটি থেকে আমরা তেলাওয়াত করেছি আজকের তাফসীরুল কোরআনের জন্য, এই সুরাটির নাম হলো সূরা আল মুমিনুন। এই আয়াতে কারিমাগুলো আপনারা অনেকেই জানেন, আমি যেগুলো তেলাওয়াত করেছি এগুলো খুব প্রসিদ্ধ আয়াত। এই আয়াতে কারিমাগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাতটি আমলের কথা বলছেন। এই সাতটি আমল যারা করবে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দেন, যারা এই সাতটি আমল করবে আমার যেই বান্দা, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হয়ে যাবে ওয়ারিস। সুবহানাল্লাহ, ওয়ারিস বুঝেন? ওয়ারিস, বাপ মরে গেলে ছেলে মেয়েরা কি হয়? ওয়ারিস হয়। মা মারা গেলে ছেলে মেয়েরা ওয়ারিস হয়। আল্লাহ পাক বলতেছেন এরা হবে ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। সুবহানাল্লাহ, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। জান্নাতুল ফিরদাউস কোনটা? জান্নাতুল ফিরদাউসের ছাদ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ, অর্থাৎ জান্নাতগুলোর তবকা অনুযায়ী সবচেয়ে উপরে যে জান্নাতটি, সেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহ পাক বলতেছেন এই জান্নাতুল ফিরদাউসে এই মানুষগুলোকে ওয়ারিস বানানো হবে। সুবহানাল্লাহ, তাহলে জান্নাত কি আমাদের বাপের দিনের সম্পত্তি? তাহলে ওয়ারিস হবো কিভাবে? বাপের দিনের সম্পত্তি না হলে কি ওয়ারিস হয়? হ্যাঁ, আপনার বাপের জমিন না হলে আরেকজনের জমিন হলে আরেকজন মরে গেলে আপনি যে জমি এটা দখল করতে পারবেন? তাহলে বোঝা যায় জান্নাতুল ফিরদাউস আমাদের বাবার সম্পত্তি, বাবার সম্পত্তি না? ওয়াইজ কুল্লা ইয়া আদাম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সর্বপ্রথম আব্বা জান আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করে বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ, আদম রে তুমি আর তোমার স্ত্রী এই জান্নাতের ভিতরে গিয়ে বসবাস কর। সুবহানাল্লাহ, তাহলে আমাদের বাবা সম্পত্তি না কার বাবা সম্পত্তি? আমাদের বাবার সম্পত্তি জান্নাতুল ফিরদাউস। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করে জান্নাতেই দিবেন, তাহলে আদম জান্নাতে ছিলেন, এটা এটা আমাদের এই মালিকানা। এখন শুনেন, বাবার যদি সন্তান অবাধ্য হয়, বাবার কথা শুনে না, তারপরে বাবা মুসলিম সন্তান কাফের, বাবা মুসলিম ছেলে কাফের বা মেয়ে কাফের, তো ছেলে যদি কাফের হয় তাহলে বাবার ওয়ারিসানা পাবে? পাবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাই দিচ্ছিলেন, তখন আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, কুল্লাহ বিতু মিনহা জামিআ فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ وَالَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآيَاتِنَا أُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ। রব্বুল আলামিন বলেন, আদম রে তুমি দুনিয়া থেকে, তুমি জান্নাত থেকে দুনিয়াতে চলে যাও, তোমার যেই সন্তানেরা তোমার হেদায়েতের উপরে, তুমি যেই হেদায়েত দুনিয়াতে নিয়ে যাচ্ছ আমি আল্লাহর পক্ষ থেকে, এই হেদায়েতের উপরে যদি থাকে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা পেরেশানি থাকবে না। কিন্তু যদি তারা ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যদি তারা ওই হেদায়েত অস্বীকার করে, ওই হেদায়েত না মানে, উলাইকা আসহাবুন নার, এরা আর এই জান্নাতের দ্বারে কাছে আসতে পারবে না, তারা চলে যাবে জাহান্নামে। তাহলে ওই বাবার ধর্মের উপরে, বাবার দ্বীনের উপরে যারা থাকবে তাদের জন্য ওয়ারিসানা। এখন ছেলে যদি বাবার মিল্লাতের উপরে না থাকে তাহলে এরা ওয়ারিসানা পাবে না। আল্লাহ পাক এখানে সাতটি আমলের কথা বলে আল্লাহ বলছেন যে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। বান্দা মনে মনে চিন্তা করতে পারে, ওই রকম জান্নাতুল ফেরদাউস কত মহা নিয়ামতের এক জিনিস। যে জান্নাতুল ফেরদাউসের সমস্ত থালা বাসন গুলো হাঁড়ি পাতিল গুলো সব স্বর্ণের তৈরি, সুবহানাল্লাহ। যেই জান্নাতের ভিতরে দুনিয়ার যত রকমের ফল ফলাদি আছে, এর থেকে উন্নত মানের সকল ফল ফলাদির ব্যবস্থা যেই জান্নাতের ভিতরে থাকবে। যেই জান্নাতের ভিতরে দুধের নহর, মধুর নহর, উন্নত মানের বিভিন্ন ধরনের পানীয়ের নহর, বিভিন্ন নাজ নেয়ামতে ভরা এক মহান জান্নাত, মহান নেয়ামতের সমাহার। কোন সময় আবার আল্লাহ বলেন যে রাগ করে, বান্দারে তুই এখন এই জান্নাত থেকে বের হয়ে যা। আল্লাহ বলতেছেন, বান্দা শুনো, হুম ফিহা খালিদুন, বান্দারে একবার যদি তোমারে জান্নাতুল ফেরদাউসে ঢুকায়, আমি আল্লাহর জীবনে কোনোদিন ওই জান্নাতুল ফেরদাউস থেকে বাহির করব না। সুবহানাল্লাহ। একবার যদি কোনো মতে ঢুকতে পারেন জান্নাতুল ফেরদাউসে, আর বের হওয়ার সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ। তাহলে সাতটা কাজ করতে হবে এই জান্নাতুল ফেরদাউস যাইতে হলে। সাতটা কাজ করতে রাজি আছেন? ইনশাআল্লাহ। তাহলে একটা একটা আমরা বলি। এক নম্বর যে কাজটা, সেটা কি করতে হবে? আল্লাহ পাক এক নম্বর আয়াতে বলে দিচ্ছেন, কাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ পাক বলেন, বান্দা ওই জান্নাতুল ফেরদাউস পেতে হলে এক নম্বরে তোমার ইমানটা ঠিক করতে হবে, ইমান ঠিক করতে হবে, ইমান। কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ পাক বলেন মুমিনেরাই শুধু সফল, মুমিনেরাই শুধু সফল হবে। অর্থাৎ যাদের ইমান ঠিক থাকবে, ইমানটা যদি সহি হয়, ইমানটা যদি বিশুদ্ধ হয়, তাহলে ওই মুমিনেরা সফল। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন কথা হলো ইমান আবার সহি হয় কিভাবে, ইমান বিশুদ্ধ হয় কিভাবে? ইমান তো আমাদের সবাইরই আছে, কি বলেন, সবাই নাই? তা আল্লাহ পাক বলতেছেন, কাদা ফালাহাল মুমিনুন, মুমিনেরাই সফল, বাকিরা সফল নয়। আপনাদের এলাকায় বেনামাজি আছে? আপনাদের এলাকায়ও আছে তাহলে? হ্যাঁ, তাহলে বেনামাজি ভাই যারা আছে, বেনামাজি বোন যারা আছে, তারা কিন্তু বলে যে ভাই আমি নামাজ না পড়লে কি হবে, আমার ইমান কিন্তু খুব মজবুত আছে, নামাজ না পড়লে কি হবে, আরে আমি নামাজ পড়ি না কি হয়েছে, আমার ইমান ঠিক আছে, ইমান মজবুত, কি বলেন, এ কথা দাবি করে না? হ্যাঁ। তা এখন আপনি যদি নামাজই না পড়েন, আপনার ইমান থাকে কেমন করে? যে ইমান আপনাকে সকালবেলায় শয়তানের তিনটা গিরা ছিন্ন করে, যে ইমান আপনাকে তুলতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেন, ইয়াকিদু শয়তানু আলা রাসিহি সালাসা উকাদিন, বান্দা যখন ঘুমিয়ে যায় তখন শয়তান তার মাথার পাশে দিয়ে বসে থাকে, বসে বসে শয়তান তিনটা গিরা দিয়ে থাকে, সালাসা উকাদিন, তিনটা গিরা দে। গিরা কয়টা দে? আপনি আমি মারা গেলে দাফনের কাপড়, কাফনের কাপড় যখন পরাবে সেখানে আমার আপনার গিরা দিবে কয়টা? শয়তান ওই রকম তিনটা গিরা দিয়ে বসে থাকে ঘুমানোর পরে। আমি আপনি তো ঘুমাই গেছি, আমি আপনি দেখি না কয়টা গিরা দিচ্ছে, কোনখান দিয়ে দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান এই তিনটা গিরা দিয়ে, ওই গিরার মধ্যে শয়তান ফুৎকার দিতে থাকে, ফুৎকার দিতে থাকে আর বলে, আলাইকা লাইলুন তাবিলুন ফারকুদ, আলাইকা লাইলুন তাবিলুন ফারকুদ, ও বান্দা, ও আল্লাহর বান্দা, তোমার এখনো রাত অনেক বাকি আছে, অনেক লম্বা রাত আছে, তুমি আরামে আরেকটু ঘুমাই থাকো, আরেকটু ঘুমাই থাকো। এই জন্য রাত যত গভীর হবে বান্দার ঘুম তত গভীর হবে, রাত যত দীর্ঘায়িত হবে বান্দার ঘুম তত আরামের হইতে থাকবে। দেখবেন সারা রাত কোনো ব্যক্তির ঘুম আসে নাই, ফজরের আজান দেওয়ার আধা ঘন্টা আগে, দশ মিনিট আগে এমন সুন্দর ঘুম আসবে যে ঘুম বান্দার জীবনেও আসে নাই। ফজরের আজানের আগ দিয়ে বা ফজরের আজান যখন হচ্ছে তখন এত সুন্দর ঘুম যে ঘুম বান্দার জীবনেও আসে নাই। এই ঘুমটা কোথা থেকে আসে? ওই শয়তান ফুৎকার দিতে থাকে, ফুৎকার দিতে থাকে, ফুৎকার দিয়ে দিয়ে বলতে থাকে, আলাইকা লাইলুন তাবিলুন ফারকুদ, আলাইকা লাইলুন তাবিলুন ফারকুদ, বান্দারে শুয়ে থাকো, এখনো অনেক সময় বাকি আছে। আপনি ঘড়ি দেখলেন, ঘড়ির মধ্যে দেখতেছেন এখন রাত 3টা বাজে, বললেন যে আরে আজানের তো অনেক দেরি আছে। কতক্ষণ পরে হঠাৎ করে জেগে গেলেন, ফজরের ওয়াক্ত চলে যায় নাকি, দেখলেন যে আপনি 5টা বাজে। আপনি বললেন যে জামাত তো হইলো 5:45, 6টা বাজে, আরেকটু ঘুমাইনি। এই গুমানির মধ্যে আরেকবার যখন লাফ মেরে উঠছেন তখন দেখেন যে সকাল 7টা বাজে। কোনখান দিয়ে ফজরের জামাতের সময় চলে গেছে, আপনি আমি টেরো পাইলাম না। এটা কেন টার পাইলাম না? ওই শয়তানের ঘিরার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা যখন সকাল বেলায় ফজরের আগে ঘুম থেকে উঠে যাবে, উঠার সাথে সাথে বলে ফেলবে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশূর, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি ফি জাসাদি ورد علي روحي وأذن لي بذكره لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم। বান্দা যখন ঘুম থেকে উঠে আল্লাহর এই জিকিরগুলা করা শুরু করে দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শয়তানের একটা গিরা তখন সাথে সাথে খুলে যাবে। সুবহানাল্লাহ, শয়তানের একটা গিরা খুলে যাবে। আর গিরা আছে কয়টা? দুইটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এরপরে যখন পাই ইজা তাওয়াদ্দা, বান্দা যখন এবার গিয়ে ওযু করা শুরু করে দে, ওযু করার পরে শয়তান কানের নাকের ভিতরে, নাকের খাইসুমের মধ্যে, নাকের গোড়ার মধ্যে গিয়ে বসে থাকে। যখন ওযু করতে গিয়ে নাকের ভিতরে পানি দেওয়া শুরু করে, শয়তানের দুই নম্বর যে গিরাটা আছে সেই গিরাটাও খুলে যায়। সুবহানাল্লাহ। এরপরে যখন বান্দা সলাতের মধ্যে দাঁড়িয়ে যায়, তখন বান্দার তৃতীয় যে গিরাটা শয়তান দেয় সেই তৃতীয় গিরাটাও খুলে যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাকাতা আল ফাজরে খাইরুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ রাসূল বলেন ফজরের দুই রাকাত সুন্নাত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। ফজরের দুই রাকাত সুন্নাত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। কেন উত্তম? এই যে আপনি ফজরের দুই রাকাত সুন্নতের জন্য যখন দাঁড়াইলেন, সাথে সাথে শয়তানের তিনটা গিরাকে আপনি ছিন্ন ভিন্ন করে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে যখন ওই বান্দা সকাল করে, ফা আসবাহা নাশিতান তাইয়িবান নাফসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর ওই বান্দা যখন সকাল বেলায় কাজে কর্মে বের হবে, তখন সব কিছুর মধ্যে আসবাহা নাশিতান তাইয়িবান নাফসে, তার পুরপুরে মেজাজ থাকবে, খুব সুন্দর মেজাজ থাকবে, হাসি খুশি থাকবে, মনটা তার সারা দিন প্রফুল্লতায় ভরা থাকবে। কিন্তু আল্লাহর যেই বান্দা শয়তানের তিনটা গিরা ছিন্ন করে ঘুম থেকে উঠতে পারলো না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাবালা শয়তানু ফি উযুনাইহি, শয়তান ওই তিনটা গিরা দিয়ে ফু দিতে দিতে যখন ফজরের ওয়াক্ত চলে যায়, সর্বশেষে শয়তান এসে তার দুই কানের মধ্যে প্রস্রাব করে দে। শয়তান কি করে? শয়তান তার দুই কানের ভিতরে প্রস্রাব করে দে। আজেজাল কাসলান, নবী সাল্লাল্লাহু বলেন এই লোকের সারাটা দিন অলসতার মধ্য দিয়ে দুঃখ বারাক্রান্ত মন নিয়ে তার পুরাটা দিন অতিবাহিত হয়। অফিসে যায়, কাজে কর্মে ভালো লাগে না, তারপরে স্ত্রীর কাছে যায়, মেজাজ খুব খারাপ, কড়া কড়া কথা, পরিবারে মায়ের কথা শুনলে মেজাজ গরম হয়, বাবার কথা শুনলে মেজাজ গরম হয়, স্ত্রীর কথা শুনলে মেজাজ গরম হয়, অফিসে বসের কথা শুনলে মেজাজ গরম হয়, কোনো লোক যখন তার কাছে অফিস আদালতে কোনো কাজ করার জন্য আসে তার মেজাজ খুব গরম থাকে। আল্লাহর হাবিব বলেন এই গরম থাকার কারণ হলো তার দুই কানের ভিতরে শয়তান যে গরম গরম প্রস্রাব ঢেলে দিয়েছে, এই প্রস্রাবের কারণে তার মেজাজটা সারাদিন গরম হয়ে থাকে। তাহলে আমার আপনার কানের মধ্যে শয়তান প্রস্রাব করে দিক, এটাকে আপনারা চান? তাহলে কি করতে হবে? ফজরের আজান দিলে আর ঘুমায় থাকা যাবে না, ঘুম থেকে লাফ মেরে উঠে যেতে হবে। যদি ফজরের আজানের পরে ঘুম থেকে লাফ মেরে উঠে যেতে পারি, আমি আপনি বুঝে নিব আমার আপনার ইমান এখনো আছে। যদি ফজরের আজান হইলো আমার আপনার ইমানের মধ্যে কোনো নড়াচড়া নাই, আমি আপনি সুন্দর মতে শুয়ে আছি। জোহরের আজান দিল নামাজের কোনো খবর নাই, আসরের আজান দিল নামাজের কোনো খবর নাই, মাগরিবের আজান দিল নামাজের খবর নাই, এশার আজান দিল নামাজের কোনো খবর নাই। আমার রাসূল বলেন শুনো, আসকালুস সালাতে আলাল মুনাফিকিন সালাতুল এশা ওয়া সালাতুল ফজর, সালাতুল ফজরের জামাতে সালাতুল এশার জামাতে যদি তুমি হাজির না হইতে পারো, আমার উম্মত তুমি সুন্দর করে লিখে নিবে তুমি আর ইমানদার নাই, তুমি মুনাফিক হয়ে গেছো, তুমি আর ইমানদার নেই, তুমি মুনাফেক। কারণ তোমার যে ইমান তোমাকে সামান্য কয়েক গজ দূরে তোমার বাড়ি থেকে মসজিদ, সেই মসজিদ পর্যন্ত যে ইমান তোমাকে টেনে নিতে পারে নাই, সেই ইমান তোমাকে হাজার হাজার মাইল দূরে সেই পুলসেরাত পাড়ি দিয়ে, কবরের জগৎ পাড়ি দিয়ে, হাসরের জগৎ পাড়ি দিয়ে, হাজার হাজার বছরের রাস্তা পাড়ি দিয়ে ওই ইমান তোমাকে কোনোদিন জান্নাত পর্যন্ত নিতে পারবে না। যে ইমান আপনাকে এখান থেকে এখানে, এখান থেকে পাঁচ মিনিট লাগে, দশ মিনিট লাগে, সেই জায়গায় মসজিদ পর্যন্ত যে ইমান আপনাকে টেনে নিতে পারে না, যে ইমান এত দুর্বল, এত অসুস্থ, এত রুগ্ন যে আপনাকে এখান থেকে এখানে নিতে পারে না, সেই ইমান কিভাবে আপনাকে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে জান্নাতে নিবে? এই জন্য আপনি আমি বুঝে নিতে হবে যে ইমান আমাকে ফজরের জামাতে নিতে পারে না, যে ইমান আমাকে জোহরের জামাতে নিতে পারে না, আসরের জামাতে পারে না, মাগরিবে পারে না, এশার জামাতে নিতে পারে না। বুঝতে হবে আমার আপনার ইমানের মধ্যে বড় বড় রোগ ধরেছে, আমার আপনার ইমান প্যারালাইসিস রোগে আক্রান্ত, আমার আপনার ইমান বড় ধরনের হার্ট অ্যাটাকে আক্রান্ত, আমার আপনার ইমান বড় ধরনের স্ট্রোকে আক্রান্ত হয়ে গেছে, এই জন্য এত অসুস্থ, এত দুর্বল হয়েছে, আমাকে আপনাকে টেনে মসজিদ পর্যন্ত নিতে পারে না। এই জন্য ইমানকে ঠিক করতে হবে। এক নম্বরে জান্নাত পেতে হলে ইমান লাগবে, ইমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, ইমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আমাদের অজু করার পরে অজু ভেঙে যায়, অজু ভাঙে না? অজু ভঙ্গের কারণ কয়টি বলেন তো দেখি, মাশাআল্লাহ, দেখেন অজু ভঙ্গের কারণ সাতটি। নুরানি মাদ্রাসা সুন্দর করে করে পড়ায় না মুক্তবে, অজু ভঙ্গের কারণ সাতটি। এক নম্বরে কি? পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, সুন্দর করে করে পড়ায় মাশাআল্লাহ। আচ্ছা, অজু ভঙ্গের কারণ আমরা সবাই জানি, অজু করার পরে আমরা বুঝলাম এই অজু আমার স্থায়ী না, যে কোনো মুহূর্তে কারণগুলো ঘটলে আমার অজু ভেঙে যেতে পারে। নামাজ ভঙ্গের কারণ আছে, নামাজ ভঙ্গের কারণ কয়টি? মাশাআল্লাহ, দেখেন এই যে বদরপুর গ্রামের ছেলেরা এটাও পারে, নামাজ ভঙ্গের কারণ ১৯টি, এটাও পারে নামাজ ১৯টি কারণ ঘটলে নামাজও ভেঙে যায়। অজু ভঙ্গের কারণ আছে, নামাজ ভঙ্গের কারণ আছে, রোজা ভঙ্গেরও কারণ আছে, রোজা ভঙ্গের কারণ আছে না? আচ্ছা, আমার আপনার যে ইমান, এই ইমান ভঙ্গের কারণ কয়টি? এবার বলেন, ইমান ভঙ্গের কারণ কয়টি? পারে না। অজু ভঙ্গের কারণ পারে আল্লাহর বান্দারা, নামাজ ভঙ্গের কারণ পারে, রোজা ভঙ্গের কারণ পারে, হজ ভঙ্গের কারণ পারে, সব এবাদত ভঙ্গের কারণ পারে, কিন্তু ইমান ভঙ্গের কারণ কয়টি এই কথা আল্লাহর বান্দারা জানে না। এটা না জানার কারণেই আল্লাহর বান্দারা মনে করে ইমান যখন একবার আনছি, এই ইমানের যত মারি, যত অত্যাচার করি, যত নির্যাতন করি, এই ইমান আর কোনোদিন আমার থেকে বের হবে না। অনেকে মনে করে যে এতিম মেয়ে বিয়ে করছি যাতে, যার বাপও নাই ভাইও নাই কেউ নাই, যত মারি যত নির্যাতন করি, ইয়া যাবে কোথায় আমার বাড়ি ছাড়ে, কি বলেন? এরকম মনে করে না? বাপের বাড়ি যদি আবার একটু শক্তিশালী হয় তখন আর কথাবার্তা বলতে হিসাব করি, বলে যে বাপের বাড়ির ছালারা সম্বন্ধীরা খুব পাওয়ারফুল যে সে কথা বলা যাবে না। ইমানকে আমরা এত দুর্বল মনে করছি, যে ইমান আনছি এই ইমানের যত মারি যত নির্যাতন করি যত কিছু করি এই ইমান আর কোনোদিন আমার থেকে বের হবে না এরকম মনে করি না। এই জন্যই দেখেন শয়তান কত সুন্দর করে আমাকে আপনাকে নামাজ ভঙ্গের কারণ শিখাইলো, ওযু ভঙ্গের কারণ শিখাইলো, রোজা ভঙ্গের কারণ শিখাইলো, হজ ভঙ্গের কারণ শিখাইলো, কিন্তু ইমান ভঙ্গের কারণ শিখাইলো না। ইমান ভঙ্গের কারণ জানি না, আমরাও মাদ্রাসায় পড়েও ইমান ভঙ্গের কারণ জানতাম না। আমাদের দেশের মাদ্রাসার যে সিলেবাস, এই সিলেবাসে ইমান ভঙ্গের কারণ নাই। দেখেন কত সূক্ষ্মভাবে শয়তান কাজ করে, শয়তানের মতো অভিজ্ঞতা, শয়তানের মতো পারদর্শিতা, শয়তানের মতো সূক্ষ্মদর্শিতা আল্লাহর জমিনে দ্বিতীয় কারো নাই। কারণ শয়তানের অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স হাজার হাজার বছর। শয়তান ফেরাউনকেও দেখেছে, নমরুদকেও দেখেছে, কারণকেও দেখেছে, যুগে যুগে সকল বড় বড় শয়তান ইবলিস যত ছিল সবাইরই দেখেছে, আবু জেহেলও দেখেছে, আবু লাহাবও দেখেছে, কোন মানুষকে কিভাবে গোমরা করতে হয়, কোন মানুষকে কিভাবে বিচ্ছুত করতে হয়, এটা আমার আপনার সবচেয়ে বেশি অভিজ্ঞতা সম্পন্ন হলো ইবলিস সাহেব। সুতরাং আপনি ইবলিস সাহেবের সাথে পাল্লা দিয়ে টিকে উঠা এটা অনেক কঠিন। এজন্য দেখেন ইমান ভঙ্গের কারণ জানি না। এজন্য আমরা মনে করি ইমান যাতে আছে এই ইমান আর ভাঙ্গে না। অথচ আপনি যদি ইমান ভঙ্গের কারণ জানতেন তাহলে আপনি বুঝতেন যে আপনার ইমান কত আগে ভেঙে গেছে। কোন লোক যদি ওযু ভঙ্গের কারণ না জানে, এই লোক সারা রাত ঘুমায় সকালবেলায় উঠে ফজরের নামাজ পড়া শুরু করবে, সে পড়বে না, কারণ এশার নামাজের সময় সে ওযু করছে না। তো সে বলবে যে আমি ঘুমাইছি না, আমার কি হয়েছে, ঘুমাইলে ওযু ভাঙ্গে নাকি? কারণ হলো সে তো আমি মক্কাতে মদিনাতে অনেক লোককে দেখছি যে ঘুমাই রয়েছে, ঘুম থেকে উঠে নামাজ পড়ে, কি ব্যাপার? একদিন এক শিয়া ইরানি শিয়াকে জিজ্ঞাসা করলাম যে তো আপনি এতক্ষণ ঘুমাইলেন, এখন দেখি আপনি নামাজ পড়তেছেন, তো অজু করেন না কেন? তো ওই শিয়া বলল যে ঘুমাইলে অজু ভাঙ্গে না। শিয়াদের মতে ঘুমাইলে অজু ভাঙ্গে না, আমাদের মতে, সুন্নিদের মতে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতে, আমাদের মতে ঘুমাইলে উযু ভাঙে, কিন্তু শিয়াদের মতে ঘুমাইলে উযু ভাঙে না। এজন্য দেখবেন যে হজে গেলে মক্কা মদিনাতে অনেক শিয়ারা মসজিদের মধ্যে শুয়ে থাকে, আবার ঘুম থেকে উঠে নামাজও পড়ে। এখন কেউ যদি উযু ভঙ্গের কারণ না জানে, তো এই লোক তো এশার নামাজের সময় উযু করছে বলবে যে আমি তো এশার নামাজে উযু করছি, এখন সেই উযু দিয়ে ফজরের নামাজও পড়ি। তো ঠিক একই অবস্থা আমরা ইমান ভঙ্গের কারণ জানি না। আমি আপনাদেরকে বলবো আজকে ইমান ভঙ্গের আলোচনার দিকে যাব না, ইমান ভঙ্গের আলোচনার দিকে গেলে দুই ঘন্টা লাগবে, ইমান ভঙ্গের দশটা আলোচনা করতে আজকে আর করব না। আরেকদিন ইনশাল্লাহ কোনোদিন আসলে আমরা ইনশাল্লাহ ইমান ভঙ্গের দশটা কারণ আলোচনা করব। তবে ওই পর্যন্ত আপনাদেরকে পড়া দিয়ে গেলাম যে এটা শিখে নেবেন পরবর্তী ক্লাসের পড়া। তাহলে আল্লাহ পাক বলতেছেন কাদাফলাহাল মুমিনুন, জান্নাতুল ফেরদাউস পেতে হলে এক নম্বরে কি লাগবে? ইমান। ইমানের বড় বড় কিছু রোগ আছে, এই বড় বড় রোগের একটি অন্যতম রোগ হলো শিরক। শিরক, শিরকের নাম শুনছেন? শিরক, শিরক যদি থাকে একই ঘরে শিরক আর ইমান দুইটা একসাথে থাকে না। শিরক আর ইমান একটা আরেকটার বিপরীত জিনিস। শিরক থাকলে ইমান থাকে না, ইমান থাকলে শিরক থাকে না, একটা আরেকটার সাথে এত প্রতিহিংসা যে শেরেক যেই ঘরে যেই কালবে ডুববে সেই কালবে ইমান ডুববে না, যেই কালবে ইমান ডুববে সেই কালবে শেরেক ডুববে না। এই দুইটা কিন্তু বিপরীত মুখী জিনিস। কিন্তু আমরা দেখা যায় অসংখ্য শেরেক করি তারপরেও আমরা মনে করি ইমান আছে। সাধারণ কবিরা গুনা করলেও সেখানে ইমান আর কবিরা গুনা একসাথে থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন যে জেনাকারী যখন জেনা করে তখন তার ইমান থাকে না, জেনা শেষ হলে ইমান আবার ফিরে আসে। তাহলে জেনা হলো একটা কবিরা গুনাহ, ওই কবিরা গুনার সাথে ইমান এক জায়গায় থাকে না, শেরেকের সাথে ইমান একশো গজ দুইশো গজ পাঁচশো গজ দূরত্ব বজায় রেখে চলে। শেরেক এত মারাত্মক অপরাধ। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। রব্বুল আলামিন ইরশাদ করেন দুনিয়ার পাহাড় পর্বত পরিমাণ গুনাহ নিয়ে যদি বান্দা তুমি আমার কাছে আসো, আমি আল্লাহ তোমার সকল গুনাহ মাফ করে দিতে পারি, কিন্তু শিরকের মতো গুনাহ আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না, শিরকের অপরাধ আমি ক্ষমা করব না। তাহলে শিরক জুলমে আজিম, ইন্নাস শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো মহা অপরাধ, মহা জুলুম। তাহলে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা, এটাকে শিরক না ইবাদত? একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা করা, সেজদা একটা ইবাদত না? সেজদা কি ইবাদত? নামাজের মধ্যে সেজদা করা কি সুন্নত? সেজদা করা কি ফরজ? সেজদা না করলে তো আপনার নামাজ হবে না, নামাজের একটা রুকন ফরজ, সেজদা করতেই হবে। এখন আল্লাহকে সেজদা করতে হবে, এটা আল্লাহর ইবাদত। এখন আপনি যদি আল্লাহকে সেজদা করার পাশাপাশি কবরের সামনে গিয়েও সেজদা দেন, এটা কি ঈমান না শিরক? আল্লাহর জমিনে আল্লাহর এমন বান্দাও আছে, এমন মুসলিম দাবিদার লোকেরাও আছে, কবরের সামনে গিয়ে, মাইয়াতের সামনে গিয়ে, মরা মানুষের সামনে গিয়ে সেজদা দিয়ে পড়ে থাকে, বলে যে বাবারে আমারে এটা দাও, বাবা আমারে এটা দাও, বাবা ওইটা দাও, মারা গেছে বাবা, তারপরেও কবরের কাছে সেজদা দিয়ে পড়ে থাকে। তাহলে এই সেজদা দিয়ে পড়ে থাকা, এই সেজদা হবে শুধুমাত্র আল্লাহর জন্য। কিন্তু সেই সেজদা যদি আপনি আল্লাহর কোনো বান্দাকে, কোনো জিনকে, কোনো ওলিকে, কোনো কুতুবকে, কোনো বুজুর্গকে, অন্য কাউকে যদি সেজদা দেন, তাহলে ঈমান থাকবে? থাকবে না। যদি আপনি আল্লাহর সামনে আপনি কিয়াম করবেন, আল্লাহর সামনে আপনি হাত জোড় করে দাঁড়িয়ে থাকবেন, আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকা এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত, ফরজ ইবাদত। আপনি যদি এরকম অন্য কোনো পাথরের সামনে, অন্য কোনো মূর্তির সামনে, অন্য কারো সামনে সোপ করে এরকম হাত বেঁধে দাঁড়িয়ে থাকেন, সেটা কি ঈমান নাকি শিরক? শিরক। আপনার ঈমান থাকবে না। আপনি শুধু আল্লাহর সামনে এইভাবে হাত বেঁধে একেবারে নিরবতা অবলম্বন করে চুপচাপ সোজা হয়ে আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন, এটা ইবাদত। কিন্তু যদি আপনার সেটা অন্যদিকে যায়, সেটা আর ইবাদত থাকবে না, সেটা হয়ে যাবে শিরক। এরপরে যদি আপনি কোন ধরনের জাদুবিদ্যার কাজ করেন, কাউকে জাদু করেন, তাহলে কি আপনার ঈমান থাকবে? জাদু করাটা কুফর। আল্লাহ পাক স্পষ্ট বলছেন, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকে সুলাইমান ওয়ামা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাস শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাসাস সিহরা। তারা দুনিয়ার মানুষদেরকে শয়তানেরা জাদু শিখাইতো, আল্লাহ বলতেছেন ওয়ালাকিন্নাস শায়াতিনা কাফারু, শয়তান কুফরি করেছে, কুফরি করে শয়তান, অর্থাৎ জাদু শিখানো এটা কুফরি। তাহলে আপনি যদি অন্য কোনো মুসলিমকে বা কোনো মানুষকে জাদু করেন, আপনার ঈমান থাকবে? এই জাতীয় যত শিরক আছে, এই সকল শিরক থেকে ঈমানকে মুক্ত রাখতে হবে, তাহলেই আপনি সফল। আমরা বিস্তারিত ব্যাখ্যার দিকে যাচ্ছি না। এক নম্বরে যে আমলটা, সেটা হলো ঈমান। আমার আপনার ঈমানকে বিশুদ্ধ রাখতে হবে। দুই নম্বর আমলে আসি আমরা, আল্লাযীনাহুম ফি সলাতিহিম খাশিউন। আপনার আমার ঈমানের পরে ঈমানের জায়গা কোথায়, ঈমান থাকে কোথায়? ঈমান কি মাথায় থাকে, পায়ে থাকে, ফ্যাটে থাকে, কোথায় থাকে? কালবে। ঈমান, ঈমানের স্থান হলো কালব। তো কালবের ভিতরে কি আছে না আছে আমি আপনি কি দেখতে পারি? যদি কালবের ভিতরে কি আছে না আছে এটা যদি আমরা দেখতে পারতাম, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি যুগে বড় বড় মুনাফেক যারা ছিল, এরা সেহারা সুরতে সব কিছুতে বড় পাক্কা ঈমানদার, কিন্তু তার কালবের ভিতরে মুনাফেকে লুকাইত রাখতো, যেটা কেউ জানত না। উপরে দি দেখতে লম্বা জুব্বা, লম্বা পাগড়ি, লম্বা দাড়ি, বেশভূষা, সব পাক্কা ঈমানদার, কিন্তু কালবের ভিতরে লুকাইত রাখতো কি? নেপাক, মুনাফেকি। এই জন্য মুনাফেকি বাহ্যিকভাবে দেখা যায় না, মুনাফেকি থাকে কোথায়? অন্তরে। আপনার অন্তরে কি আছে এটা দেখানোর একটা মাধ্যম আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন, সূরা আল বাকারার 143 নম্বর আয়াত। এই আয়াতটা তেলাওয়াত করে দেখবেন, এখানে আল্লাহ পাক বলছেন, ওয়ামা কানাল্লাহু লিইউদিয়া ঈমানাকুম ইন্নাল্লাহ বিন্নাসি লারাউফুর রাহিম। আল্লাহ পাক বলেন ওয়ামা কানাল্লাহু লিইউদিয়া ঈমানাকুম, আল্লাহ তোমাদের ঈমানকে নষ্ট করতে চান না, আল্লাহ তোমাদের ঈমান ধ্বংস করেন না, নষ্ট করেন না। সকল মুফাসসিরিন কেরাম বলেন এখানে ঈমান শব্দের অর্থ হলো সালাত। এখানে কিবলা পরিবর্তনের বিষয়ে আল্লাহ পাক বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলতেছেন বান্দারে আমি তোমার ঈমানকে নষ্ট করি না, এখানে ঈমান শব্দের অর্থ হলো সালাত, আমি তোমার সালাত নষ্ট করি না। অর্থাৎ ঈমান আর সালাত এই দুইটা জিনিস, ঈমান আর নামাজ এক সূত্রে গাঁথা। ঈমান আছে সালাত আছে, ঈমান নাই সালাত নাই। এজন্য সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা এই বিষয়ের উপরে এজমা ছিলেন, ঐক্যমত ছিলেন। জামিয়া তিরমিজির হাদিস, কানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইয়ান মিন আমালিহি তারকুহু কুফরুন গায়রা সলা। জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে কোন কাজ কোন আমল ছেড়ে দেওয়াকে সাহাবীরা কুফরি মনে করতেন না। একটা কাজ একটা আমল ছেড়ে দেওয়াকে সাহাবায়ে কেরাম কুফরি মনে করতেন, সেই আমলটা হলো সলাত নামাজ। নামাজ ছেড়ে দেওয়াকে সাহাবায়ে কেরাম কুফরি মনে করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্না বাইনার রাজুলে ওয়া বাইনাস শিরকে ওয়াল কুফরে তারকু সলাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মুমিনের মধ্যে আর শিরকের মধ্যে মুশরিকের মধ্যে কুফফারের মধ্যে পার্থক্য হলো তারকু সলাহ, সলাত পরিত্যাগ করা, সলাত ছেড়ে দেওয়া, নামাজ ছেড়ে দেওয়া। একজন মুমিন কখনো নামাজ ছাড়ে না, একজন মুশরিক কখনো নামাজ পড়ে না। এটাই হলো নামাজ, তাই হলো তাদের মধ্যে পার্থক্য নির্ণয় করে শিরকের মধ্যে কুফরের মধ্যে আর ঈমানের মধ্যে। তাহলে যিনি সলাতের সাথে সম্পর্ক থাকে না, সলাত কায়েম করেন না, তার ঈমান থাকে এজন্য জান্নাতে যেতে হলে দুই নম্বর কাজ যেটা করতে হবে সেটা করতে হবে নামাজ আদায় করতে হবে, নামাজ কায়েম করতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হিসাব নেবেন কিসের? নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সলাতুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তোমার থেকে যে আমলটির হিসাব নেওয়া হবে সেই আমলটি হলো সলাত নামাজ। فَإِنْ صَلُوحَتْ فَقَدْ أَفْلَحَ وَأَنْجَحَ। যদি তোমার নামাজের হিসাবটা সঠিক হয়ে যায়, সঠিকভাবে তুমি হিসাব দিতে পারো, তাহলে তুমি আমার উম্মত কিয়ামতের ময়দানে সফল হয়ে গেলে। وَإِنْ فَسَدَتْ فَقَدْ خَابَ وَخَسِرَ। যদি তুমি নামাজের হিসাব সঠিকভাবে না দিতে পারো, তাহলে বান্দারে তুমি কিয়ামতের ময়দানে নিষ্ফল হয়ে গেলে, ক্ষতিগ্রস্ত হয়ে গেলে। নামাজের হিসাব তোমাকে প্রথমে দিতে হবে, এক নম্বরে দিতে হবে। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে ফেরেশতারা আশ্চর্য হয়ে যাবে, কিরে দুনিয়াতে এত আল্লাহর নবী গেলেন, এত আল্লাহর কিতাব গেল, তারপরে ওই মানুষগুলো জাহান্নামে আসছে কেন? মানে ফেরেশতাদের কাছে এটা আশ্চর্যের বিষয় যে মানুষের কাছে আল্লাহ পাক এত নবী রাসূল পাঠাইলেন, এত আল্লাহর কিতাব পাঠাইলেন, এত ওয়াজ মাহফিল, এত তাফসিরুল কোরআন, এত আলোচনা, এত উলামায়ে কেরাম, তারপরেও মানুষ কেমনে জাহান্নামে আসে? এক আশ্চর্যের বিষয়। তখন ফেরেশতারা গিয়ে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, কিরে আল্লাহর বান্দারা তোমরা জাহান্নামে আসলে কেমন করে, কি কারণে জাহান্নামে আসছো? তখন আল্লাহর বান্দারা ওই জাহান্নামীরা জবাব দিবে যে ফেরেশতারা আমরা চারটা কারণে জাহান্নামে আসছি। এক নম্বর কারণ ছিল কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বলবে ও ফেরেশতারা আমরা তো মুসল্লি ছিলাম না, আমরা নামাজ কায়েম করতাম না, নামাজ আদায় করতাম না। জাহান্নামে আসার এক নম্বর কারণ হলো লাম নাকু মিনাল মুসল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। এখন অনেক মুসল্লি আছি আমরা, শুক্রবারে মুসল্লি। আপনাদের দেশে এরকম মুসল্লি আছে? বলে যে শুক্রবারে যদি জুমায় না যায় তা হাজিরা খাতা থেকে নাম কেটে যায়, এজন্য শুক্রবারে গিয়ে হাজিরা দিয়ে আসতে হয়, সাপ্তাহিক একদিনের মুসল্লি। আবার কিছু আছেন বছরে দুই দিনের মুসল্লি, দুই ঈদে দুই দিন পাওয়া যায়, দুই ঈদে দুই দিন আবার প্রথম কাতারে পাওয়া যায়। আবার কিছু আছেন শবে বরাতের মুসল্লি, শবে কদরের মুসল্লি, সারা বছর পাওয়া যায় না, শবে কদরে শবে বরাতে পাওয়া যায়, এরকম মুসল্লি আছে না? এরা কি আল্লাহর কাছে মুসল্লি হিসাবে নির্ধারিত হবে নাকি গায়রে মুসল্লি? এটা খেয়াল রাখতে হবে। এখানে হজ করছেন কে, কোন কোন মুরব্বী আছেন একটু দেখি। আল্লাহর ঘরে গেছেন বাইতুল্লাহ, মাশাআল্লাহ, এই যে অনেক হাজী সাহেব আছেন। আল্লাহর ঘরের তাওয়াফ করতে হয় কয়বার? আল্লাহর ঘরে তাওয়াফ কয়বার? সাতবার। আল্লাহর ঘরে তাওয়াফ করতে হয় সাতবার। যদি তাওয়াফ করেন, তাওয়াফ হয় কয়টা? একটা। একটা তাওয়াফ সাতবার করতে হয়। যদি আপনি আল্লাহর ঘরের তাওয়াফ ছয়বার করলেন, আরেকবার করেন নাই, তাহলে কি আপনার তাওয়াফ কয়টা হয়েছে? একটাও হয় নাই। আপনি নাম্বার পাবেন কত? অঙ্ক করছেন সব হয়েছে, লাস্টে দিয়ে যাই এক জায়গা দিয়ে একটা লাইন হয় নাই, আগা গোড়া সব অঙ্ক ঠিক আছে। তা আপনি দশের মধ্যে কত পাইবেন? জিরো পাইবেন। আপনি ছয়বার ঘুরে ঘুরে আল্লাহর ঘরের তাওয়াফ করছেন, কিন্তু আরেকবার আপনি করতে পারেন নাই, এই কারণে আপনি নাম্বার পাইবেন জিরো। সাতবারের জায়গায় যদি আপনি আটবারও করেন, আরেকবার বেশি করে নিলেন, তাহলেও নাম্বার পাইবেন জিরো। আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন তাওয়াফ করতে হবে সাতবার, আপনাকে সাত ছক্কর দিয়েই এক তাওয়াফ পূর্ণ করতে হবে। সাফা মারওয়ার সাই করতে হয় কয়বার? সাতবার। এখানেও যদি আপনি ছয়বার করেন, এখানেও যদি আপনি আটবার করেন, কোনো নাম্বার আপনি পাবেন না, নাম্বার পাবেন জিরো। আল্লাহ সুবহানাহু তাআলা বান্দার উপরে নামাজ ফরজ করেছেন দৈনিক পাঁচ বার, আপনি যদি চারবার আদায় করেন তাও নাম্বার পাবেন জিরো। আবার যদি পাঁচবারের জায়গায় যদি কোন যে আমি ছয়বার ফরজ নামাজ পড়বো, তাও পাবেন জিরো। আল্লাহ পাক পাঁচবার ফরজ করেছেন, আপনাকে নামাজ আদায় করতে হবে পাঁচবার। বুঝতে পারছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট করে বলছেন যে আন্নাল্লাহ ফারাদ ইফতারাদ আলাইকুম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, দিন এবং রাত্রির ২৪ ঘন্টার মধ্যে আল্লাহ পাক তোমাদের উপরে নামাজ ফরজ করেছেন পাঁচবার। খামসা সালাওয়াত, খামসা মাররাত, পাঁচবার আল্লাহ পাক ফরজ করেছেন। এন্ড পাঁচবারের জায়গায় আপনি চারবার আদায় করছেন, ফজরটা পড়েন নাই, কারণ ফজরটা পড়া একটু কষ্টকর। আপনি বাকি চার ওয়াক্ত ঠিক মতো পড়লেন, তাহলে আপনি নাম্বার পাইছেন জিরো। আবার আপনি শুক্রবারে বাকি চার ওয়াক্ত পড়েন নাই, খালি জুমা পড়ছেন, নাম্বার পাইছেন কত? জিরো। এজন্য শুক্রবারের হাজিরা দিলে আপনার ওই হাজিরা কাউন্ট হবে না, ওই হাজিরা কাউন্ট হইতে হইলে আপনাকে পুরা সপ্তাহ লাগবে। আল জুমুআ তো ইলাল জুমুআ, ওয়াল উমরা তো ইলাল উমরা, কাফফারাতুল লিমা বাইনাহুমা মা লাম উজতুনিবাতিল কাবায়ের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল জুমুআ তো ইলাল জুমুআ, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত। যদি আপনি কবিরা গুনাহ থেকে বিরত থাকেন আর যদি সকল আমলগুলো আপনি করে যান, তো এক জুমার থেকে আরেক জুমা পর্যন্ত মাঝখানে যে গুনাগুলো হবে কাফফারাতুল লিমা বাইনাহুমা, ওই গুনাগুলার জন্য সেটা কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে স্পষ্ট বলছেন আল জুমুআ তো ইলাল জুমুআ, শুধু এক জুমা আদায় করলে আপনি ওই ফজিলত পাবেন না। এক জুমার পর থেকে শুরু করে পরবর্তী জুমা প্রতিদিন পাঁচবার করে যদি আপনি ডিউটি করে যান, তাহলে ওই শুক্রবারের ফায়দা পাবেন। তাহলে নামাজ কয়বার পড়তে হবে? পাঁচবার, সপ্তাহে একবার না। তাহলে ডেলি পাঁচবার হলে এক মাসে কয়বার হবে? এবার আপনাদের অঙ্ক করতে লাগাই দিই। জি মাশাআল্লাহ, এই যে হিসাব বের হয়ে গেছে যে এক মাসে ১০০ বার, দৈনিক পাঁচ বার, ৩০ দিনে হবে ১৫০ বার। আপনি যদি ১৫০ বারের জায়গায় ১৫৯ বারও যদি আপনি সলাত আদায় করেন, আপনি কোনো নাম্বার পাবেন না। ১৫০ বার ১৫০ বারে আদায় করতে হবে। নামাজের কোনো কাপ্পারা নাই, সলাতের কোনো কাপ্পারা নাই, সলাতের কাপ্পারা সলাত। আপনি কোনো কারণে ভুলে গেলেন, আপনি ফজরের উঠতে দেরি হয়ে গেছে, তাহলে আপনি কি করবেন? ওঠার সাথে সাথে আপনি আদায় করে নিবেন, দেরি করা যাবে না। যে জোহরের সময় পড়বো, বসে থাকলেন, এরকম বসে থাকা যাবে না, সাথে সাথে আপনি আদায় করে নিবেন। কিন্তু আপনি যদি এরকম অনেক ওয়াক্ত আপনি আদায় করেন নাই, শেষে দিয়ে যাই আপনি মারা গেলেন, এখন আমরা যখন জানাজা পড়াইতে গেলাম বললাম যে যে উনি তো এক বছর নামাজ পড়েন নাই, এক ওয়াক্তের এত টাকা করে আপনি এক বছরের 1,00,000 টাকা আসছে দিয়ে দেন, তাহলে কি নামাজের কাপড়া হবে? এমন কোন হাদিস নাই, সহি হাদিস তো দূরের কথা, কোন দঈফ হাদিস, কোন জাল হাদিসও নাই যে কোনো ব্যক্তি নামাজ না পড়ার কারণে তার কাপড়া দিতে হবে। কারণ নামাজ এমন একটি ইবাদত যেটি মৃত্যুর 1 সেকেন্ড আগেও মাফ হয় না। আপনার মৃত্যু এসে গেছে, আপনি সে সময় নামাজ পড়তে হবে। এটাকে আল্লাহ পাক এত সুন্দর করে দিয়েছেন, আপনি দাঁড়ায় পড়তে পারতেছেন না বসে পড়েন, বসে পড়তে পারতেছেন না শুয়ে শুয়ে পড়েন, শুয়ে শুয়ে পড়তে পারতেছেন না ইশারা করে পড়েন, তাও তো আপনার নামাজ বাদ যাওয়ার প্রশ্ন আসে না, তাহলে আপনার নামাজের কাপড়া আসবে কেন? নামাজে যদি বাদ যাওয়ার কোনো সুযোগ না থাকে তা নামাজের কাপড়া আসবে কেন? এই জন্য কোনো হাদিসে নামাজের কাপড়ার কোনো মাসালা আসে নাই। তাহলে আমরা 2 নম্বর যে আমলটি পাইলাম সেটি হলো সলাত, দৈনিক 5 বার সলাত আদায় করতে হবে। আমার মা বোনদেরকে বলবো যে 4টি আমল করলে আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের সকল দরজাগুলো খুলে দিবেন। সুবহানাল্লাহ। মাত্র কাজ কয়টা? 4টা। 4টা কাজ করবেন, জান্নাতের 8টা দরজা আপনার জন্য খোলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, মান সাল্লাত খামসাহা, যে নারী দৈনিক 5 বার সলাত আদায় করবে, 5 বার নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা, রমাদান মাসে যদি সে সিয়াম পালন করে, ওই নারী 1 মাস রোজা রাখে, ওয়াহতাজাবাত ফারজাহা, ওই নারী যদি পর্দার সাথে হেজাবের সাথে যদি চলাফেরা করে, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, স্বামীর কথা মেনে চলে, তাহলে কাজ হলো কয়টা? 4টা। 1 নম্বর হলো দৈনিক 5 বার তাকে নামাজ পড়তে হবে, 2 নম্বর হলো রমজান মাসে রোজা রাখতে হবে, 3 নম্বর হলো পর্দার বিধান মেনে চলতে হবে। এই জায়গাটা একটু কঠিন আমার মা বোনদের জন্য, বর্তমানে এটা বেশি কঠিন দেখা যায়। ওই দুইটার ব্যাপারে একটু পুরুষের থেকে আমার ভাইদের থেকে মা বোনেরা একটু অগ্রগামী আছে, নামাজের ক্ষেত্রে আর রোজা রাখার ক্ষেত্রে, কিন্তু এই শেষের দুইটার ক্ষেত্রে মা বোনেরা অনেক পিছিয়ে আছে। পর্দার ক্ষেত্রে দেখা যায় একটা ছেলের পর্দা হলো ফরজ কতটুকু, সতর কতটুকু, একটা পুরুষের সতর কোন জায়গা থেকে কোন জায়গা? নাভি থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত। অথচ আমরা দেখি একজন পুরুষ লোক মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ডাকতে ডাকতে ডাকতে ডাকতে পায়ের মধ্যে মোজা লাগিয়ে একেবারে টাকনুর আরো 1 বিঘাত নিচে পর্যন্ত ঢেকে ফেলছে। যার এত ঢাকা আল্লাহ পরস করে নাই, এত ঢেকে রাখা দরকার নাই, সেই ডাকতে ডাকতে অবস্থা শেষ। আর যে মহিলাটা, যে নারীটাকে আল্লাহ পাক তার মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরকে সতর বানিয়ে দিয়েছেন, যেই শরীর তার ঢেকে রাখা পরস ছিল, সেই মা বোনদেরকে আমরা দেখি তুলতে তুলতে বরাবর উপরের দিকে তোলে, কি বলেন? যার ঢেকে রাখা দরকার সে ঢাকে না, যার ঢাকা দরকার না সে অতিরিক্ত ঢাকা ডাকে। মা বোনদের উপরে আল্লাহ পাক হেজাব ফরজ করেছেন, পর্দা ফরজ করেছেন, পর্দাবিহীন কোন মা জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল 4টি আমলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমল বলেছেন, ওয়াহতাজাবাত ফারজাহা, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করা, স্বামীর কথা মেনে চলা। এই জায়গায় একটু গন্ডগোল আছে, বর্তমানে স্বামীর কথা মানতে চায় না, বলে যে স্বামীর কথা শুনবো না, গ্রামীণ ব্যাংক ছাড়বো না। আপনাদের দেশে গ্রামীণ ব্যাংক আছে? এরকম শিখায় যে বলে যে স্বামীর কথা শুনবো না, গ্রামীণ ব্যাংক ছাড়বো না, ঝড় বৃষ্টি মানবো না, গ্রামীণ ব্যাংক ছাড়বো না। এগুলো শিখানো হয় যে স্বামীর কথা শোনা যাবে না, এই স্বামীর কথা না শুনলে জাহান্নামে যেতে হবে। তো কেউ যদি কয় যে না আমার জান্নাত দরকার নাই, আমি জাহান্নামে যাব, তো ঠিক আছে তুমি স্বামীর কথা শুনিও না। যদি জান্নাতেই যেতে হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আতা বালাহা, স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর কথা শুনতে হবে। এই 4টি কাজ যদি কোনো নারী করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফালা তাদখুলুল জান্নাতা ফি আইয়ি বাবিন শা, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই নারীর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিয়ে আল্লাহ বলবেন, নারী রে উদখুলি ফি আইয়িবাব ইনশাদ, কোন দরজা দিয়ে জান্নাতে যেতে চাও? আটটা দরজার সবগুলা তোমার জন্য খোলা, তুমি সেই দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। তাহলে মা বন্ধুরও যে চারটা কাজ, এক নম্বর কাজ কি? নামাজ। এজন্য পারিবারিক কাজ করতে গিয়ে, সাংসারিক কাজ করতে গিয়ে নামাজ দেরি করা যাবে না। কবরে আমাকে আপনাকে যখন রাখবে, তখন কি হিসাব দেওয়ার জন্য আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী, যাদের জন্য আমার নামাজ দেরি হচ্ছে, নামাজ ঠিক মতো হচ্ছে না, তারা কি আমার কবরে যাবেন? যাবে না। আল্লাহ সুবহান তাআলাকে কি দেখছেন আপনারা? দেখার ইচ্ছে আছে? হ্যাঁ। একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন, যে আল্লাহর জন্য জীবনে এত সেজদা করলাম, যে আল্লাহর এত ইবাদত করলাম, যে আল্লাহকে এতবার ডাকলাম, আল্লাহ আল্লাহ করে ডাকলাম, ইয়া আল্লাহ করে ডাকলাম, আল্লাহুম্মা বলে ডাকলাম, রব্বানা বলে ডাকলাম, কত দোয়া করলাম, কত চোখের পানি ফেললাম, কিন্তু সেই আল্লাহরে জীবনে দেখলাম না। সেই আল্লাহকে যদি একবার দেখি, তা আমার জান্নাত পাওয়ারছে, আমার নাজ নিয়ামত পাওয়ারছে, সেই আল্লাহকে দেখা আমার কাছে সবচেয়ে বড় নিয়ামত। কি বলেন, আপনাদের কাছে আল্লাহকে দেখা নিয়ামত না? এই জন্য আমরা রাত্রের গভীরে উঠে চোখের পানি ফেলে ফেলে কাঁদি, আল্লাহ তুমি কোথায়, আল্লাহ তুমি কোথায়? তুমি বলছো তুমি প্রথম আকাশে এসে গেছো, প্রথম আকাশে অবতীর্ণ হয়েছ, আল্লাহ রে তোমাকে আমরা একটু দেখতে চাই। জান্নাতিদেরকে জান্নাতে দেওয়ার পরে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, বান্দারে আমি যে সকল ওয়াদা করছিলাম সব কিছু তোমরা পাইছো কিনা? বান্দা বলবেন, আল্লাহ যা কিছু ওয়াদা করছিলেন তার থেকে আরো বেশি পাইছি। আল্লাহ বলবেন, বান্দা খুশি হয়েছো কিনা জান্নাতে আসি? বলে, আল্লাহ রে সব কিছু পাইছি, কিন্তু মনের কোনা একটা জিনিস খালি রয়ে গেছে, এই জিনিসটা যদি পাই তাহলে জান্নাতের সব নিয়ামত আমাদের কাছে তুচ্ছ মনে হবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, বান্দা ওই জিনিসটা কি? বলবেন যে আল্লাহ রুইয়াতুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর জীবনে দুনিয়াতে 60 বছর 70 বছর 80 বছর তোমার মহব্বতে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, তোমার মহব্বতে রাত্রের গভীর অন্ধকারে শীতের মধ্যে এশার নামাজে চলে গেছি, ফজরের নামাজে চলে গেছি, তোমার জন্য তোমার ভয়ে কত চোখের পানি ফেলেছি, কিন্তু তুমি আল্লাহর এখনো পর্যন্ত একটু দেখলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার। একদিন পূর্ণিমার রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে জান্নাতের ভিতরে ঠিক এইভাবে দেখবা, কামা তারাউনা হাযাল কামার, এই ছাদকে তোমরা যেভাবে দেখতেছ। সুবহানাল্লাহ। পূর্ণিমার ছাদের দিকে তাকায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই পূর্ণিমার ছাদকে যেভাবে দেখতেছ তোমরা তোমাদের আল্লাহকে ওইভাবে দেখবা। লা তুদামুনা ফি রুয়াতিহি। তখন খাটো মানুষেরা চিন্তা করতে পারে, হায়রে আমার আল্লাহকে যখন দেখবো, লম্বা মানুষগুলো যদি আমার সামনে পড়ে যায় তো লম্বা মানুষের জন্য নাও দেখতে পারি। দেখবেন যে লক্ষ লক্ষ মানুষ হইলে তখন সেখানে ওই যে যারা ছোট মানুষ তারা আর দেখতে পায় না। তখন ওই যে আগের জমানায় আমাদের আব্বাদের কাছে শুনতাম যে বলি খেলা হইলে তারা বলি খেলা দেখতে যাইতেন, তো দেখা যায় যে এত মানুষ বলি খেলা দেখে না, তো তখন কাঁধের উপরে উঠে যেতেন, কাঁধের উপরে উঠে বলি খেলা দেখতেন। তা এখন অনেকে চিন্তা করতে পারে যে হায়রে যে কেয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ আল্লাহরে দেখবো কেমনে, আমি যদি একটু ছোট হই। যে আমরা শুনি যে আদম আলাইহিস সালাম কয় হাত লম্বা? 60 হাত লম্বা। তারপরে যুগে যুগে মানুষেরা এত লম্বা লম্বা মানুষ ছিল, তো তাদের কাছে তো আমরা কিছুই না। ওই আদম আলাইহিস সালামের সাথে যদি আমরা দাঁড়াই তা আমাদেরকে তো ফিবডো মনে হবে না, মানুষও মনে হবে না। একজন 60 হাত আর একজন কয় হাত? 3 হাত, 4 হাত। তো কোথায় আর কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে বলে দিলেন, লা তুদামুনা ফি রুয়াতিহি। এই পূর্ণিমার চাঁদ দেখতে যেমন দুনিয়ার কোন মানুষের কোন সমস্যা হয় না, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেও কোন বান্দার কোন সমস্যা হবে না। সাহাবা ইকরাম বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আল্লাহর জন্য জিহাদ করতে করতে জীবন দেওয়ার জন্য শাহাদাতের জন্য প্রস্তুত হয়ে বসে আছি, সেই আল্লাহকে দেখার জন্য আর কি আমল করা দরকার, কোন আমল করলে সেই আল্লাহকে দেখতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো আমার সাহাবারা, আর কিয়ামত পর্যন্ত আমার উম্মতদের কাছে খবর পৌঁছাই দিবা, যদি তোমাদের ইচ্ছা থাকে তোমাদের রবকে দেখবা, আল্লাহ তাগলাবু আলা সালাতিন কাবলা তুলু শাম সেবা কাবলা গুরু বিহা ফাফালু, এই খবরটা পৌঁছিয়ে দিবা। যদি আল্লাহকে দেখার ইচ্ছা থাকে তাহলে ফজরের নামাজের আগে, সূর্য উঠার আগে আর সূর্য ডুবার আগে, এই দুই সময়ে দুনিয়ার কোনো কাজকে সলাতের উপরে অগ্রাধিকার দিও না। সুবহানাল্লাহ, ফজরের সময় সূর্য উঠার আগে, এই সময় তোমার ঘুম যত আরামের ঘুম হোক, তুমি কিছুদিন পরে এমন ঘুমে যাইবা হাজার হাজার বছর লক্ষ লক্ষ বছর তুমি ঘুমাইতে পারিবা কবরের মধ্যে গেলে, এমন ঘুম দিবেন আর কেউ আপনারে আসসালাতু খাইরুম মিনান নাওমও বলবে না, হাইয়া আলাল সালাও বলবে না, হাইয়া আলাল ফালাও বলবে না। আপনি সুন্দর মতে হাজার হাজার বছর ধরে ঘুমান, দুনিয়ার সামান্য কয়েক মিনিট কয়েক ঘন্টার ঘুমের জন্য আপনি হাজার হাজার বছরের ঘুমকে কেন বরবাদ করে দিবেন? দুনিয়ার এই ঘুমকে লাথি মেরে লাফ মেরে উঠে গিয়ে আপনি ফজরের জামাতে হাজির হয়ে যান। ঠিক আসরের সময় অনেকে আসর পড়তেছি পড়তেছি করে সূর্য ডুবে যায়, এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহকে যদি দেখার ইচ্ছা থাকে তাহলে মাগরিবের আগে, সূর্য ডুবার আগের যে নামাজটা আসরের নামাজ, সে আসরের নামাজের সময় হলে আর কোনো কিছু তোমাকে থামাই রাখতে পারবে না, দুনিয়ার কোনো কাজকে তুমি সামনে রেখে ওই নামাজকে বিলম্ব করবে না। তাহলে আমার ভাইয়েরা বোনেরা, আমরা কি আল্লাহকে দেখতে চাই? তাহলে আল্লাহকে দেখতে চাইলে ফজরের নামাজ কি কাজা হবে? বা জামাত মসজিদে গিয়ে হাজির হতে হবে, আর বলবেন আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, তোমার দিদার চাই, তোমার সাক্ষাৎ চাই, এই জন্য আমার ঘুমকে লাথি মেরে আমি ফজরের জামাতে হাজির হয়ে গেছি। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। তিন নম্বর যে আমলটি করতে হবে সেটি হলো ওয়াল্লাযীনাহুম আনিল লাগবে মুরিদুন। আল্লাহ পাক বলেন বান্দা ওই জান্নাতুল ফেরদাউস পাইতে হইলে তোমাকে লাগবে নিরর্থক কাজগুলো, বেহুদা কাজগুলো ছাড়তে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন এখানে লাগ বলতে আল্লাহ পাক বুঝিয়েছেন আল গানা ওয়াল মাজামির, গান বাজনার আওয়াজকে তোমাকে ছেড়ে দিতে হবে। জান্নাত পেতে হলে গান বাজনা শোনা যাবে না, গান বাজনা শুনলে জান্নাত পাওয়া যাবে না। এই যে গত পরশু দিন ঢাকায় একটা ছেলে মারা গেছে, ট্রেন অ্যাক্সিডেন্ট হয়, দেখছেন না পত্রিকায়? কানের মধ্যে দুইটা ঢুকানো, এদিক দিয়ে ট্রেন আসতেছে কোনো খবর নাই, কানের ভিতরে লাগানো, বুয়েটের একজন স্টুডেন্ট, তারপরে ট্রেন এসে পিছন থেকে মেরে দিয়েছে। বর্তমানে আমরা দেখি আমাদের নিউ জেনারেশন, আমাদের যে পরবর্তী প্রজন্ম যারা আসতেছেন, এরা এখন আর ওই টেলিভিশনে বা অন্যান্য জায়গায় গান শোনা এখন ওইটা বন্ধ করে, মানে ওইটা এত পছন্দনীয় না। এখন পছন্দনীয় হলেও একেবারে সরাসরি কানের ভিতরে ঢুকাই দিতে হবে, ঢুকাই দিয়ে রাস্তা দিয়ে হাঁটার সময়, বসার সময়, ঘুমানোর সময়, বাসে, গাড়িতে, সব জায়গায় দুই কানে দুই জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই ব্যাপারে আমাদেরকে ভবিষ্যৎবাণী করে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের এমন একটা সময় আসবে, ইয়াশরিবুনাল খামরা বিগাইরি ইসমিহা, আমার উম্মত তখন মদ পান করবে কিন্তু মদের নাম পরিবর্তন করে ফেলবে, মদ খাবে কিন্তু মদের নাম মদ বলে খাবে না, এটার নাম ফেন্সিডিল হয়ে যাবে, এটার নাম গাঁজা হয়ে যাবে, এটার নাম সীসা হয়ে যাবে, এটার নাম অন্য অন্য কিছু, আরো কিছু নতুন নতুন নাম হয়ে যাবে, এটার মত থাকবে না। আর কি করবে? ওয়াইয়াযিফু আলা রুসিহিম, তাদের কানের ভিতরে, তাদের কানের মধ্যে সবসময় গান বাজনার আওয়াজ ঢুকাই রাখবে। আমার উম্মত তাদের কানের ভিতরে, তাদের মাথার মধ্যে গান বাজনার আওয়াজ, শিল্পীদের আওয়াজ তাদের কানে ঢুকাই রাখবে। এরকম অবস্থা যখন হবে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন আমার উম্মতের উপরে একের পর এক আল্লাহর গজব নেমে আসতে থাকবে, আল্লাহর গজব আসতে থাকবে একের পর এক। বর্তমানে দেখেন আমাদের অবস্থা ঠিক একই রকম হয়েছে, আল্লাহর গজবও একের পর এক আসতেছে, আসতেছে না? চারটা শিশুকে কিভাবে হত্যা করে, নিষ্পাপ শিশুকে, সে জাহিলিয়াতের যুগে যে কাজ হয় নাই, আইয়ামে জাহিলিয়ার যুগের কথা আমরা শুনি, সেই যুগে যে কাজ হয় নাই তার থেকে মারাত্মক কাজ, চারটা শিশুকে একসাথে মেরে মাটির নিচে লুকাই রাখছে, কত বড় জাহালাতের, জাহিলিয়াতের কাজ। মারাত্মক মারাত্মক প্রতিদিন এমন এমন ঘটনা ঘটতেছে, ছেলে মাকে মেরে ফেলতেছে, মা ছেলেকে মারতেছে, বাবা ছেলেকে মারতেছে, ভাই ভাইকে মারতেছে, এগুলা কি আল্লাহর গজব না? আল্লাহর গজব। জমিনের মধ্যে এরকম ফেতনা ফাসাদ ছড়িয়ে পড়া, একজন আরেকজনের উপর আঘাত করা, মারামারি করা, অশান্তি সৃষ্টি হওয়া আল্লাহর গজব। এই গজব নাজিলের মূল কারণ হলো আমরা সেই কাজগুলো শুরু করে দিয়েছি, যে গান বাজনার শিল্পীদের কদর, গান বাজনার প্রচার প্রসার। ভারত থেকে বড় বড় নামি দামি শিল্পীরা এসে আমাদের দেশে গান গায়, নাচে, আর লক্ষ লক্ষ যুবক তরুণ ওই শিল্পীদের সাথে নাচে। কি নাচে না আমাদের দেশে? ঢাকা বড় বড় স্টেডিয়ামে বড় বড় জায়গায় এই নাচ গানগুলো হয় না? ভারতের বড় বড় নাম করা শিল্পীরা এসে এসে নেচে যায়। তাহলে এইগুলা, এই গান বাজনার কদর বেড়ে যাওয়া, তারপরে গান বাজনার শিল্পীদের কদর বেড়ে যাওয়া, এটা কিয়ামতের লক্ষণ এবং আজাবের কারণ, গজবের কারণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গান বাজনা শুনতেন তখন দূরের থেকে কানের ভিতরে আঙ্গুল দিয়ে দিতেন। আর এখানে আমরা যারা আছি সবাই কিন্তু রাসুলের মহব্বতের দাবিদার। রাসুলের মহব্বতের দাবিদার না? রাসুলকে ভালোবাসেন? ভালোবাসেন না কে দেখি? মাশাআল্লাহ, একজন নাই আল্লাহ রাসূলকে ভালোবাসে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী উহিব্বুকা, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে অনেক মহব্বত করি, ইল্লা মিন নাফসি, তবে আমার নিজের থেকে বেশি না, অনেক মহব্বত করি কিন্তু আমার থেকে বেশি মহব্বত করি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়া উমর, হে উমর, তুমি এখনো ঈমানদার হও নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাহি ইন্নী উহিব্বুকা মিন নাফসি, এখন আমি আমার নিজের থেকেও আপনাকে আল্লাহর কসম করে বলছি বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আন ইয়া উমর, হে উমর, তুমি এখন ঈমানদার হইছো। তাহলে রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা, এটা ঈমানের গুরুত্বপূর্ণ একটি উপাদান। যে রাসূলকে এত মহব্বত করি, যে রাসূলের শাফাতের আশায় সবাই বসে আছি, যে রাসূলের উম্মত বলে আমরা দাবিদার, সেই রাসূল গানের বাজনার গান বাজনার আওয়াজ শুনলে কানের ভিতরে আঙ্গুল ঢুকাই দিতেন, আর সেই রাসূলের উম্মতেরা গান বাজনারে কানের ভিতরে ঢুকাই রাখে। যে উম্মত এরকম গান বাজনা কানের ভিতরে ঢুকাই রাখে, সেই উম্মতের কানের ভিতরে বাল আর শয়তান ফি উযুনাইহি, শয়তান ওই কানগুলার মধ্যে প্রস্রাব করে দে। ফজরের সময় না উঠলে যেমন শয়তান প্রস্রাব করে দে, এইরকম গান বাজনার আওয়াজ যাদের কানে ঢুকে থাকে তাদের কানেও শয়তান প্রস্রাব করে দে। যেই কানে একবার শয়তান প্রস্রাব করে সেই কানের মধ্যে আর কোরআনের আওয়াজ ঢুকে না, যেই কানের মধ্যে শয়তান প্রস্রাব করে সেই কানে হাইয়া আলা সলা ঢুকে না, যেই কানে শয়তান প্রস্রাব করে দে সেই কানের মধ্যে আর সলাত ও খায়রুম মিনান নাওম ঢুকে না, তার কাছে তখন এগুলার আওয়াজ ভালো লাগে না। এই জন্য বলে যে আজানের আওয়াজ এত ভালো না, আজানের আওয়াজ মাইকে আজান দেওয়া ঠিক না, এরকম কথাও কিছু কিছু মানুষ মাঝে মাঝে বলে। কেন বলে? তার কানে শয়তান প্রস্রাব করে দিছে, এই জন্য তার কাছে আজানের আওয়াজ ভালো লাগে না। বাংলাদেশে যে শব্দ দূষণ হয় গান বাজনার মাধ্যমে, যে পরিবেশ দূষণ হয়, যেই রকম আওয়াজ হয় গান বাজনার, সেগুলো বন্ধ করার জন্য কেউ কথা বলে না, কিন্তু আজান হয় 24 ঘন্টার মধ্যে কয় মিনিট, একবার আজান দিতে কয় মিনিট লাগে? নয় 3 মিনিট, নয় 5 মিনিট লাগলো, তো 5 মিনিট করে 5 বার দিলে কয় মিনিট? 24 ঘন্টার মধ্যে মাত্র 25 মিনিট, 25 মিনিটে শব্দ দূষণ হয়ে যায়। আজান হলো এমন এক জিনিস, আজান শব্দ দূষণ হয় না, বরং পরিবেশকে শব্দ দূষণ থেকে, পরিবেশ দূষণ থেকে রক্ষা করে। মানুষের থুতু, থুতুর মধ্যে কি জীবাণু আছে কি নাই? কিন্তু থুতু আবার জীবাণু নষ্ট করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বিষাক্ত বা কোনো ব্যথা, কোনো কিছু কামড় দিলে, সাপে কামড় দিলে, কোনো কিছু করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু লাগাই দিতেন, কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করে থুতু লাগাই দিতেন। এই থুতু কি ওখানে জীবাণু ঢুকাইতো না জীবাণু নষ্ট করত? জীবাণু নষ্ট করত। কেন থুতু? থুতুর মধ্যে জীবাণু থাকে, কিন্তু যখন থুতুর সাথে কোরআনে কারিমের আয়াত লেগে যায় তখন জীবাণু নষ্ট হয়ে বরং ওইটা এত পাওয়ারফুল হয়ে যায় তখন ওইটা নিজেই জীবাণুকে ধ্বংস করে। ঠিক এই পরিবেশ, এই আকাশ বাতাসে যে সকল দূষিত পদার্থ আছে, দূষিত জীবাণু আছে, এই দূষিত জীবাণুকে পবিত্র করার জন্য আজান। আজানের আওয়াজে এই শব্দ দূষণের কারণে বা পরিবেশ দূষণের কারণে যে ক্ষতি হয়, এই ক্ষতিটা থেকে আল্লাহ বান্দাকে রক্ষা করে। এই জন্য আমি আমার ভাই বোনদেরকে বলবো যে কানের ভিতরের গান বাজনা বন্ধ করেন, গান বাজনা শোনা বন্ধ করে দেন, তওবা করেন, তাহলে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ডেকে ডেকে বলবেন, আইনা ইবাদিয়াল্লাযীনা কানু ইউনাজ্জিহুনা আনফুসাহুম আন আসমাইহিম ফিল গানাই ওয়াল মাযামির। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে একজন ঘোষণাকারী ঘোষণা দিতে থাকবে, আইনা ইবাদি, ওই সকল বান্দারা আমার কোথায়, যে সকল বান্দারা দুনিয়াতে গান বাজনা শোনা থেকে তাদের কানগুলাকে হেফাজত করেছিল, ওই বান্দারা কোথায়, ওই বান্দারা চলে আসো, আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমাদের আজকে কিয়ামতের ময়দানে কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার কানকে যদি আমরা পবিত্র রাখতে পারি গান বাজনা থেকে, সকল খারাপ কথাবার্তা শোনার থেকে, তাহলে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাদেরকে যাযা দিবেন। চতুর্থ আমল যেটি করতে হবে, ওয়াল্লাযীনা হুম লিযযাকাতি ফাঈলুন, সম্পদের যাকাত আদায় করতে হবে। আল্লাহ পাক যাকে যেই পরিমাণ সম্পদ দিচ্ছেন সেই সম্পদের যাকাত আদায় করতে হবে। যাকাত যদি না দেন, আল্লাহ পাক সূরা হামিম আস সাজদার 5 এবং 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযীনা লা ইউতুনা যাকাত ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। আল্লাহ পাক বলেন ওয়াইলুল লিল মুশরিকিন, মুশরিক শব্দ আল্লাহ ব্যবহার করেছেন যে ওই মুশরিকদের জন্য ধ্বংস অনিবার্য। আল্লাযীনা লা ইউতুনা যাকাত, যারা যাকাত দেয় না, যাকাত যারা দেয় না, যাকাত ফরজ হওয়ার পর আল্লাহ পাক এখানে তাদেরকে মুশরিক বলেছেন। এবং কিয়ামতের ময়দানে তাদের সম্পদকে আল্লাহ পাক জাহান্নামের আগুনে উত্তপ্ত করে, পাতকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তাদের দুই পাশে, তাদের কপালে, তাদের নাকে, শরীরে তাদের দাগ দেওয়া হবে, ছ্যাঁকা দেওয়া হবে। কঠিন কঠিন আযাবের কথা আল্লাহ পাক বলছেন। এজন্য নগদ টাকা পয়সা, ব্যবহারের স্বর্ণ, তারপরে আপনার জমির ফসল, যে যে জিনিসের উপরে যাকাত ফরজ, এগুলোর যাকাত আদায় করতে হবে। পঞ্চম নম্বরে যে আমলটি করতে হবে সেটি হলো, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, জেনা ব্যভিচার অশ্লীলতা থেকে মুক্ত হয়ে নিজের যৌবনকে হেফাজত করতে হবে, অশ্লীলতা থেকে, ইপটিজিং থেকে, তারপরে মেয়েদেরকে, নারীদেরকে উত্তক্ত করার থেকে, নারীদেরকে রাস্তাঘাটে বিভিন্ন রকমের খারাপ অশালীন মন্তব্য করা থেকে নিজেদেরকে হেফাজত করে নিজের যৌবনের পবিত্রতা রক্ষা করতে হবে। বর্তমানে আমরা দেখি আমাদের দেশে রাস্তাঘাটে মেয়েরা নিরাপদে স্কুলে যেতে পারে না, রাস্তার পাশে পাশে বখাটে ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নারী মেয়েদেরকে, স্কুলের ছাত্রীদেরকে, কলেজের ছাত্রীদেরকে ইপটিজিং করে। আমরা যাদেরকে ইপটিজিং করতেছি এরা আমাদের কারো বোন, কারো সাজাতো বোন, কারো বাগ্নি, কারো মেয়ে, সবাইরে কেউ না কেউ হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি এর কাছে এক সাহাবি আসলেন, যুবক সাহাবি, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইজানলি বিজ্জানা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে একটু জানা করার অনুমতি দিয়ে দেন। কত বড় দুঃসাহস! নবী সাল্লাল্লাহু আলাইহি যেখানে বাঘের বয় সেখানে রাত পোহায়, আসি বলে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাকে একটু জানা করার অনুমতি দিন। অনেক সাহাবি তার দিকে খুব চোখ বড় বড় করে করে তাকায়, কত বড় সাহস! নবী সাল্লাল্লাহু কাছে এসে কয় আবার আমাকে জানার অনুমতি দেন। নবী সাল্লাল্লাহু বললেন, তারে কেউ ধমক দিও না, উদ্নু হো, তারে আমার কাছে নিকটে নিয়ে আসো। আল্লাহ রসুল বললেন, তুমি এদিকে আসো, আমার কাছে আসো। এসে বললেন, সাহাবি রে, তুমি যার সাথে জানা করবা সেই তো, যদি তোমার মা কারো সাথে জানা করে এই কাজটা তুমি পছন্দ করো কিনা? সাহাবি বললেন, লা ওয়াল্লাহি লা, আল্লাহর কসম কখনো না, আমার মা কারো সাথে জানা করুক এটা আমি জীবনেও পছন্দ করি না, বরং কেউ যদি আমার মায়ের সাথে জানা করতে আসে তাকে আমি কতল করব। আল্লাহ রসুল বললেন, ঠিক আছে, তোমার বোন কারো সাথে জানা করুক, তুমি এটা পছন্দ করো কিনা? যেই ছেলেটা রাস্তায় ইপটিজিং করতেছে তার বোনের যদি কেউ এরকম ইপটিজিং করে তাহলে ওই ছেলেটা পছন্দ করবে? তুমি যে মেয়েটাকে ইপটিজিং করতেছ সেই মেয়েটাও তো কারো না কারো বোন। তোমার বোনকে তুমি করা পছন্দ করো না, তা আরেকজনের বোনকে তুমি কেন করতেছ? আল্লাহ রসুল বললেন যে তুমি তোমার বোনের সাথে কেউ জানা করো এটা পছন্দ করো? বললো যে না। তোমার খালার সাথে কেউ জানা করো এটা পছন্দ করো? বলে যে না। তোমার ফুফুর সাথে কেউ জানা করো এটা পছন্দ করো? না। আল্লাহ রসুল বললেন সাহাবিরে তুমি যেই মহিলাটার সাথে জানা করবা সেই মহিলাটাও কারো মা, কারো বোন, কারো খালা, কারো ফুফু, তো সেও তো পছন্দ করে না। তখন আল্লাহ রসুল এই সাহাবির জন্য দোয়া করে দিলেন, আল্লাহুম্মা হাসসান ফারজাহু ওয়াগফির জামবাহু, আল্লাহ তুমি এই সাহাবির এই লোকটার সকল গুনাহ মাফ করে দাও, আল্লাহ তার চরিত্রকে তুমি হেফাজত করো, পবিত্র বানাই দাও। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহস করে জানার অনুমতি নিতে আসি, এমন দোয়া পাই গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে। সাহাবায়ে কেরাম বলতেছেন আমরা ওই সাহাবির ইন্তেকাল পর্যন্ত জীবনে আর কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাইতে আমরা আর দেখি নাই। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকত। সুবহানাল্লাহ। তাহলে আমার যুবক ভাইদেরকে বলবো যৌবনের হেফাজত করতে হবে, এই হেফাজত, নিজের দৃষ্টির হেফাজত, নিজের চরিত্রের হেফাজত, এগুলো করা, জান্নাত পেতে হলে এগুলো করা জরুরি। আর যৌবন সম্পর্কে আল্লাহ পাক স্পেশালি আলাদা হিসাব নেবেন কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে প্রথম প্রশ্ন হবে কয়টা? পাঁচটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে পাঁচটি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কোনো মানুষ নড়াচড়া করতে পারবে না। যেভাবে দাঁড়াবেন এক পা ডানেও দিতে পারবেন না, বামেও দিতে পারবেন না। এক নম্বরে আল্লাহ পাক প্রশ্ন করবেন, হাত্তা ইউসালান উমরিহি ফিমা আফনাহু, বান্দারে তোমাকে আমি 60 বছর 70 বছর 80 বছর হায়াত দিয়েছিলাম, এই হায়াতটা এই উমরটা তুমি কোন কাজে লাগাইছ? দুই নম্বরে আল্লাহ পাক প্রশ্ন করবেন, ওয়ান সাবাবিহি ফিমা আবলাহু, তোমাকে যে যৌবনকাল দিয়েছিলাম সেই যৌবনকালটা তুমি কিভাবে ব্যয় করেছ? যৌবনকাল কয় বছর থেকে কয় বছর? 15 বছর থেকে শুরু করে 40 বছর, এটাকে বলা হয় যৌবনকাল, সাবাব। এই সাবাবটাই, যৌবনকালটা কিভাবে খরচ করা হয়েছে, কিভাবে ব্যয় করা হয়েছে, এটা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ডেকে ডেকে ছায়ার ব্যবস্থা করবেন, লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেদিন কিয়ামতের ময়দানে কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না। তন্মধ্যে এক শ্রেণী হলো ওই সকল যুবকেরা যারা যৌবনকালে আল্লাহর ইবাদতের মধ্যে অতিবাহিত করেছে। সুবহানাল্লাহ। ওই সকল যুবকদেরকে আল্লাহ পাক ডাকবেন যাদের যৌবনটা আল্লাহর ইবাদতের মধ্যে অতিবাহিত হয়েছে। তাহলে আমাদের যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, আপনাদের এই যৌবনটা বড় আল্লাহর নিয়ামত। যারা বৃদ্ধ হয়ে গেছে তারা এখন বুঝে যৌবনকাল কত বড় আল্লাহর নিয়ামত ছিল। যৌবনকালে আপনি যদি 1 মাস 2 মাস সারা বছরও রোজা রাখতেন শরীরে অনুভূত হয় না, এখন বৃদ্ধ হয়ে যাওয়ার পরে 2 দিন রোজা রাখলে কি কষ্ট হয়, সকালবেলা রোজা রাখছেন সন্ধ্যার সময় আসলে ছটফট ছটফট করতে থাকে। বয়স, বয়স মানুষের অনেক কিছু, মানে যৌবনকালে আপনি যেরকম ইবাদত করতে পারবেন, আপনি ইচ্ছা করলে এখন এশার পরে শুরু করে ফজর পর্যন্ত আপনি তাহাজ্জুদ পড়েন, নামাজ পড়েন, আপনার শরীরে একটু অনুভূত হবে না। কিন্তু বুড়া কাল আসলে আপনি 1 ঘন্টা জেগে থাকবেন, না ঘুম যায়, এটা অনেক কষ্টকর। এই জন্য যৌবন আল্লাহর বড় নিয়ামত, যৌবনকে হেফাজত করতে হবে। এটা হলো কয় নম্বর গেল? 5 নম্বর। 6 নম্বরে যে কাজটি করতে হবে সেটি হলো, না এটা গেছে 6 নম্বর। 7 নম্বরে যে কাজটি, এটা হলো 5 নম্বর, 6 নম্বরটা হলো আমানত। ওয়াল্লাযীনাহুম লি আমানাতিহিম, যে 6 নম্বর যে কাজটি সেটা হলো আমানত রক্ষা করতে হবে। এই আমানত বলতে সর্বধরনের আমানত, চারিত্রিক আমানত, কথাবার্তার আমানত, সম্পদের আমানত, আরেকজনের মান সম্মানের আমানত, সর্বপ্রকার আমানত রক্ষা করা, আল্লাহর পক্ষ থেকেও আমাদের কাছে একটা আমানত রাখা হয়েছে। এই যে আমাদের আগেই আমাদের শায়খ তিনি আলোচনা করেছেন যে আল্লাহ পাক কোরআনে কারীমকে আমাদের কাছে একটা আমানত দিয়েছেন, ইন্না আরাদনাল আমানা, ইন্না আরাদনাল আমানা, এখানে আমানা মানে হলো আল কোরআন, কোরআন একটি আমানত, এই আমানতও রক্ষা করতে হবে। এই আমানত কিভাবে রক্ষা করতে হবে? এই কোরআনকে আমল করতে হবে, কোরআনের বাস্তবায়ন করতে হবে, কোরআন জানতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন অনুযায়ী নিজের ব্যক্তি, পরিবার, সমাজ, দেশকে, সব কিছুকে কোরআন দিয়ে সাজাতে হবে। একজন মুমিনের সর্বক্ষেত্রে সব জায়গায় কোরআন থাকবে। কোরআন বিহীন একজন মুমিনের কোনো জীবন চলবে না। মুমিনের সংবিধান হলো কোরআন। এই জন্য কোরআন একটা বড় আমানত, এই আমানতের হেফাজত করতে হবে। এই আমানতের যদি আমরা হেফাজত না করি, এই আমানতের যদি খেয়ানত করি, আল্লাহ পাক স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন, যারা কোরআনে কারিমের প্রকাশকে পছন্দ করে না, কোরআনে কারিমের প্রকাশকে, কোরআনে কারিমের আমলকে, কোরআনে কারিমের বাস্তবায়নকে যারা বাধা দেয়, গোপন করে রাখতে চায়, আল্লাপাক বলেন কোরআনের হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পরে কোন ব্যক্তি যদি কোরআনের কোন বিধানকে, কোরআনের কোন হুকুমকে লুকাই রাখার চেষ্টা করে, কোরআনের প্রচার প্রসার হোক এটা যদি কেউ গোপন করার চেষ্টা করে, বাধা দেওয়ার চেষ্টা করে, উলাইকা ইয়ালানুহুমুল্লাহ, এই সকল লোকের উপরে আল্লাহর লানত, ওয়াইয়ালানুহুমুল্লাহিনুন, কোরআন না জানার কারণে যত মানুষ জুলুমের শিকার হয় সমস্ত মানুষের লানতকারীদেরও লানত, আল্লাহর লানত তাদের উপরে বর্ষিত হয়। এই জন্য কোরআনকে জানা বোঝায় যে তাফসিরুল কোরআন মাহফিল করা, এটাও আমানত রক্ষা করা, যে কোরআনের প্রসার, কোরআনের প্রসার, কোরআন জানবে, কোরআনের আমল হবে, কোরআন পড়বে। বর্তমানে কিছু কিছু মানুষ বলে থাকে যে আপনি কোরআন পড়তে যাইয়েন না, কোরআন বুঝতে যাইয়েন না, আপনি সাধারণ শিক্ষিত মানুষ, কোরআন বুঝবেন না, কোরআন অনেক কঠিন। এটা মুসলিমদের কথা না, এটা হলো ইহুদিদের কথা, এটা খ্রিস্টানদের কথা, শয়তানের কথা। শয়তান মানুষদেরকে কোরআন থেকে দূরে সরাইতে চায়। এই জন্য দেখবেন হিন্দুরা তাদের ধর্মগ্রন্থ শুধু ওই ব্রাহ্মণ ছাড়া, পুরোহিত ছাড়া অন্য কাউকে ধরতেও দেয় না, পড়তেও দেয় না। কিন্তু কোরআনে কারিম এরকম কোনো কিতাব নয় যে এটা আর কেউ পড়বে না। আল্লাহ পাক বারবার বলছেন হুদাল্লিন নাস, কোরআন হলো সমস্ত মানুষের জন্য হেদায়েত। এটা সমস্ত মানুষ পড়বে, মানুষ জানবে, মানুষ বুঝবে কোরআন। এবং কোরআনকে আল্লাপাক সহজ করে দিয়েছেন বোঝার জন্য। কোরআন আল্লাপাক বারবার বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, কোরআনকে আমি তোমাদের জন্য সহজ করে দিয়েছি। তো কোরআন তো কঠিন করেন নাই আল্লাপাক। আল্লাহর ভাষায় আল্লাহর এলেমে যদি কোরআন নাজিল করতেন তাহলে তো আমরা একটা ওয়ার্ডও বুঝতাম না। আল্লাপাক আমাদেরকে যে এলেম দিছেন, যে ক্ষুদ্র সামান্য জ্ঞান দিছেন, ওই জ্ঞানের আলোকে আল্লাহ কোরআন নাজিল করছেন, যাতে আমরা কোরআনকে সহজভাবে বুঝতে পারি। এই জন্য আমাদের আমানত গুলো আদায় করতে হবে। সাত নম্বরের সর্বশেষ যে আমলটি সেটি হলো ওয়াহাদিহিম রাউন, ওয়াদা গুলো, অঙ্গীকার গুলো যথাযথভাবে রক্ষা করতে হবে। বর্তমানে আমাদের মুসলিম উম্মার সরম অভাব, ওয়াদা রক্ষা করি না। যদি কেউ কারো কাছে টাকা পাইতে পারে, টাকা পয়সার যদি লেনদেন করে, বাস, কত শনিবার, কত রবিবার, কত 12 তারিখ, কত 10 তারিখ চলে যাবে, আর কোনো খবর থাকবে না। শেষ পর্যন্ত সম্পর্ক নষ্ট হয়, ঝগড়া হয়, মারামারি। অর্থাৎ আমরা ওয়াদা রক্ষার ব্যাপারে একেবারে গাফেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, লা ইমান আলিম আল্লাহ আহাদালাহু, যার ওয়াদা রক্ষা করা হয় না তার ইমানে নাই। ইমানের একটি অংশ এটি, ওয়াদার বাস্তবায়ন। এই জন্য সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা রাত অনেক হয়েছে, আলোচনার দীর্ঘায়িত করব না। আমরা যে কথাটুকু বলবো আপনাদের কাছে সেটি হলো, এই আয়াতগুলোর আলোকে আমরা সাতটি আমল এখানে আমরা শিখলাম। আমরা যদি কোরআনের আলোচনা করি তো সারা জীবন আলোচনা করেও কোরআনের আলোচনা শেষ হবে না। আলহামদুলিল্লাহ আমি তো 9 বছর কোরআনের তাফসির করে একবার শেষ করছি। কোরআনে কারিমের প্রথম থেকে শেষ পর্যন্ত 9 বছর একাধারে তাফসির করার পরে তো একবার শেষ হয়েছে। মানে তাও সংক্ষিপ্ত তাফসির, কোন রকম খালি অর্থ আর সহজভাবে বুঝাই দেওয়া। এবং এই পুরা কোরআনে কারিমের তাফসির আপনারা ওয়েবসাইটে পাবেন, আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে www.tafsirulquran.com, এখানে পাবেন। তারপরে ইউটিউবে গিয়ে আমার নাম দিলেই সেখানে এগুলা চলে আসবে, সূরা ভিত্তিক, বিষয় ভিত্তিক এই আলোচনাগুলো আছে। তাহলে সংক্ষিপ্ত খালি আমরা অর্থ আর সামান্য ব্যাখ্যা, এটা করতে 9 বছর গেছে। তো একজন মানুষ যদি তার জীবনে সারা জীবন মৃত্যু পর্যন্ত যদি শুধু কোরআনের আলোচনা, কোরআনের তাফসিরে করে যায়, তো উনি শেষ করতে পারবে না। আল্লাহ পাক এত বিশাল লেখেন, এই জন্য আমরা রাতকে রাত তাফসির করলেও শেষ হবে না। এই জন্য অল্প সময় আজকে এই ফরিদগঞ্জে আমার মুরব্বীদের সামনে ভাইদের সামনে আমরা অল্প কয়টা আয়াত সূরা আল মুমিনুনের 1-11 নম্বর আয়াত 11টি আয়াতের আমরা সংক্ষিপ্ত কিছু কথা বললাম। এর এখানে আমরা কোনো কিচ্ছা কাহিনী গল্প গুজব বলার চেষ্টা করি নাই, তাফসিরুল কোরআন মাহফিল কোরআনের কথাই আমরা বলার চেষ্টা করেছি। এই জন্য আমরা সবাই চেষ্টা করব এই 7টি আমল আমরা করার, আর আল্লাহর কাছে আমরা জান্নাতুল ফেরদাউস আল্লাহুম্মা ইন্নি আসআলুকা জান্নাতাল ফেরদাউস, হে আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দাও, জান্নাতুল ফেরদাউসের বারান্দা হলেও দাও। আপনারে যদি আল্লাহ জান্নাত না দেয় বললো যে এই তুই বারান্দা যায় বসে থাক তাও তো ভালো, ঠিক আছে না, জাহান্নামে দেওয়ার চেয়ে আপনারা যদি জান্নাতের বারান্দায় বসায় রাখে, জান্নাতের এরিয়ার মধ্যে বসায় রাখে, ভিতরে ঢুকিস না এখানে বসে থাক তাও তো ভালো। আল্লাহ পাক যদি জান্নাতের এরিয়ার মধ্যে ঢুকার সৌভাগ্য দেয় আমাদেরকে, জাহান্নাম থেকে মুক্তি দে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাইলে এটাই আমার আপনার জীবনের সফলতা। এজন্য আমরা এই কাজগুলা করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। এই তাফসিরুল কোরআন মাহফিলকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এই অঞ্চলের ভাই বোনদের মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক কবুল করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।